সুবহানাল্লাহ, ওই দূরে নীলাকাশে অপরূপ মেঘের ভেলা, কাছাকাছি কিছু পাখি উড়ে উড়ে করছে। পড়ছেন আল্লাহ রাসূল ওই হাকিকতে পৌঁছতে পারেন নাই, তো যেই হাকিকতে আল্লাহ রাসূল পৌঁছতে পারেন নাই সেই হাকিকতে আমার আপনার জন্য পৌঁছার দরকার নাই। সেই হাকিকতে পৌঁছলে আপনি আর মুসলমান থাকবেন না, আপনি ইবলিস হয়ে যাবেন। যেখানে আল্লাহ রাসূল পৌঁছতে পারেন নাই, আপনি যদি সেখানে পৌঁছে যান আপনি আর মুমিন থাকবেন না, আপনি ইবলিস হয়ে যাবেন। এই জন্যই আপনি তখন আল্লাহর ওলি হবেন না, আপনি একটা ইবলিসে পরিণত হবেন। আল্লাহ পাক এই আয়াতে কারিমে স্পষ্ট করেছেন, উবুদু রাব্বাকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ইবাদত কর তাহলে মুত্তাকিন হবা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বান্দা, তাওহীদুর রুবুবিয়্যাহ তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই দুটেরই অনিবার্য দাবি হলো তাওহীদুল ইবাদা। তুমি যদি আল্লাহর তাওহীদের রুবুবিয়্যাতে বিশ্বাস করো, আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহীদে বিশ্বাস করো, ওই দুটাই তোমাকে বাধ্য করবে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, দেখো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে আল্লাহ তোমাদের জন্য জমিনগুলোকে বিছানা বানিয়ে দিয়েছেন, যেই জমিনের উপরে তুমি চলাফেরা করছো, যেই জমিনের উপরে তুমি কৃষি কাজ করে বিভিন্ন রকমের ফল ফসল বিভিন্ন কিছু উৎপাদন করে খাচ্ছ, যেই জমিনের উপরে ঘর বাড়ি বানাচ্ছ, যেই জমিনের উপরে তুমি চলাফেরা করতেছ, এই জমিনটা কে তোমাদেরকে এমন করে দিয়েছে? কে করেছেন? আল্লাহ। ওয়াসসামা আবিনা, যিনি আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছেন। আল্লাহ আকবার। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে দেখেন আমরা নিচে জমিন আছে, জমিনের উপরে বসার জন্য আপনাদেরকে আবার কত সুন্দর করে প্লাস্টিক বিছাই দিছি, খের বিছাই দিছি, অনেক কিছু দিছি না? আবার দেখেন উপরে কুয়াশা লাগবে, কুয়াশা পড়ে ঠান্ডা লাগতে পারে, এজন্য কত সুন্দর করে শামিয়ানা দিছি, চতুর্দিকে সুন্দর করে সাজাই দিছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে জমিনে পাঠিয়ে আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বানি আদমকে আমি আল্লাহ সকল মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত বানাইছি। সুবহানাল্লাহ। সম্মানিত মানুষগুলার জন্য, সম্মানিত মেহমানগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে কত সুন্দর করে বিছিয়ে দিলেন, জমিনকে মানুষগুলার জন্য অনুগত বানিয়ে দিলেন। আবার উপরের দিকে খালি রাখলে কেমন দেখা যায়? আল্লাহর বান্দাদের জন্য আকাশ দিয়ে আল্লাহ পাক ছাদও বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার যখন আমরা দেখি এরকম, আমরা বিয়ে শাদীর অনুষ্ঠান যখন হয়, খাওয়া দাওয়ার অনুষ্ঠান করি, ওলিমার অনুষ্ঠান করি, এরকম করে সাজাই, এরপরে আবার স্পেশাল করে আমরা ওই নতুন স্বামী নতুন স্ত্রী তাদের জন্য আবার ঘরের মধ্যে আরেকটাও সাজাই, সাজাই না? কত ফুল দিয়ে কত কিছু দিয়ে আমরা যতন করে সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনকে যেমন এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, নিচে আল্লাহ পাক জমিনকে বিছানা বানিয়েছেন, আকাশকে ছাদ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারা যখন কবরে যাবে ঈমান নিয়ে, আমলে সালে নিয়ে, তাওহীদ নিয়ে যখন কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরকেও আরেক ধরনের বাসর ঘরের মতো সাজাই দিবে। আল্লাহ রাসূল যখন হাদিসের মধ্যে বলেন, যখন প্রশ্নগুলো করা হবে যারা জবাব দিতে পারবে তাদেরকে বলা হবে নাম কানাও মাতিল আরুস, নতুন বর নতুন বধূ যেমন করে মনের আনন্দে ঘুমায়, তুমি ওই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকেন, ও ফেরেশতারা, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার ফেরেশতারা আমার এই বান্দার জন্য, নববরের জন্য, নববধূর জন্য জান্নাতের পোশাক নিয়ে আসো, জান্নাতের লেবাস নিয়ে আসো। ওয়াক্তাহু লাহু বাবানিলাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জমিনকে যেমন এত সুন্দর করে বনি আদমের জন্য সাজাইছেন, ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে মুমিনদের জন্য আরেকবার আল্লাহ কবরকে সাজাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাআ মাআন। ওই আল্লাহর ইবাদত করবা এই জন্য, নুন খাইবা যার গুণ গাইবা আরেকজনের, নাকি নুন খাইবা যার গুণ গাইবা তার, যেই আল্লাহ তোমাকে বানাইছেন, যেই আল্লাহ তোমার জন্য জমিনকে বিছানা বানাইছেন, আকাশকে তোমার জন্য ছাদ বানাইছেন, ওয়া আনজালা মিনাস সামাআ মাআন সব বানাইছেন, কিন্তু জমিনে যদি বৃষ্টি না হয়, জমিন এত সুন্দর হয়েছে কিন্তু দেখেন আরবের মরুভূমিতে মক্কা মদিনা যারা গেছেন সেখানেও জমিন দেখছেন, ওই জমিনে বছরে কয়বার ফসল হয়, সৌদি আরবের জমিনে ইরিদান কয়বার হয়, আমন দান কয়বার হয়, বাংলাদেশের জমিনে আমন এরি কয়বার হয়, বছরে তিন ফসল হয় বাংলাদেশের জমিনে। যে সম্মানিত ভাইয়েরা আর একটু আগে আসেন, শীতের দিন একটু আগে আসেন, শীতও কম লাগবে আর পিছনে আমাদের ভাইয়েরা বসতে পারবেন। আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যদি বৃষ্টি না দিতেন তাহলে জমিনগুলো কেমন হয় যেটা আমরা চিন্তা করলে দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের থেকে যাতে সুন্দর করে রিজিক বের হয়, ফসল বের হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থাও করেছেন। সুবহানাল্লাহ। বড় বড় বরফের চাক, বড় বড় বরফের খণ্ড, সেই ম্যাগমালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নিয়ে আসেন, জমিনের উপরে আসে, আসার পরে যদি ওই পাথর বরফের খণ্ড গুলাকে চাক গুলাকে যদি আঘাত করে যদি বরফ জমিনে ফালানো হয়তো তাহলে কেমন হতো, ফসল নষ্ট হয়ে যেত। আপনার ধানের উপরে যদি বরফের খণ্ড পড়ত তাহলে ধান হইতো? আল্লাহ রাব্বুল আলামিন ওই বরফের খণ্ড গুলো থেকে, বরফের চাক গুলো থেকে ফোঁটা ফোঁটা করে সুন্দর করে বৃষ্টি নামানোর ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। فأخرج به من الثمرات رزقا لكم الله رب العالمين বলেন ওই বৃষ্টি নাযিল করার কারণে জমিনে কত রকমের তোমাদের জন্য ফল ফসল ফলাদি বের হচ্ছে, আর বান্দা ওগুলা খেয়ে তোমরা জীবন নির্বাহ করছ। فلا تجعلوا لله اندادا وانتم تعلمون আল্লাহ বলেন খবরদার বান্দা সাবধান করে দিচ্ছি, জেনে শুনে আমি আল্লাহর সাথে কোন সমকক্ষ কোনদিন বানাইও না। আল্লাহ আকবার। আমি আল্লাহ তোমাদেরকে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সব প্রকারের ব্যবস্থা যে আল্লাহ করলাম সেই আল্লাহর ইবাদত করবা, খবরদার ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে আমি আল্লাহর সাথে এনে সংযুক্ত করবা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুজ যামবে ইনদাল্লাহি আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর জমিনে যত গুনাহ আছে, যত আল্লাহর নাফরমানি আছে, কোন গুনাহটাকে কোন নাফরমানিটাকে আল্লাহ পাক সবচেয়ে গুরুতর মনে করেন, সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আনতা জালা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে বানিয়েছেন, সেই আল্লাহর সাথে কোনো কিছুকে সমকক্ষ বানানো, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, তাওহীদুল ইবাদার ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ বানানো। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহর ইবাদত করব কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য করার ক্ষেত্রে যদি শুধুমাত্র না হয়, আল্লাহর জন্য কল্যাণ পাশাপাশি আরো কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকলো। সহিহ মুসলিমের অনেক লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তিন শ্রেণীর বড় বড় মানুষগুলোকে আল্লাহর দরবারে হাজির করা হবে। এক ধরনের এক শ্রেণীর বড় বড় মানুষ হলো বড় বড় ওলামায়ে কেরাম, আরেক শ্রেণী হলো বড় বড় সুহাদায়ে কেরাম, আরেক শ্রেণী হলো বড় বড় মুতাসাদ্দিকিনে কেরাম, প্রথম শ্রেণী হলো বড় বড় ওলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বড় বড় আলেমদেরকে ডাকবেন, ডেকে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি অনেক আলেম দিয়েছিলাম, কোরআন জানছিলা, হাদিস জানছিলা, অনেক কিছু শিখছিলা, এই শিখার পরে তুমি আমি আল্লাহর জন্য কি করছ? বলবে রাব্বুল আলামিন আপনার জন্য তো অনেক কাজ করছি, আল্লাহর দিনের দাওয়াতের কাজ করছি, অনেক তোমার দিনের প্রচার প্রসার করছি, অনেক অনেক এই কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি ওইগুলো করার পিছনে তোমার উদ্দেশ্য আমি আল্লাহর সন্তুষ্টি ছিল না, তুমি আল্লাহর আল্লাহর ইবাদত গুলো করার পিছনে আল্লাহর দিনের প্রচার প্রসারের পিছনে যত রকমের তুমি কাজ করেছ তার পিছনে তোমার বড় একটি উদ্দেশ্য ছিল, সেটা হলো দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলবে, দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলবে, বলবে যে ওরে এক বড় বক্তা, কি বক্তা, ময়দান কাফাই ফেলছে, ফরিদগঞ্জ কাফাই ফেলছে বক্তা, তুমি ওই ফরিদগঞ্জ কাঁপানোর জন্য বক্তা হইছ, তুমি তোমার গলার কণ্ঠস্বরকে বিভিন্ন ধরনের এদিক সেদিক করে মানুষদেরকে আকর্ষণ করার চেষ্টা করেছ যে তুমি জমিনে বড় এক বক্তা বাংলাদেশের, বাংলার বাঘ, বর্তমানে অনেকে অনেক বক্তা এরকম প্রচার করে যে উনি এখন বাংলার বাঘ, বাংলার জনপ্রিয় বক্তা, বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি এই উদ্দেশ্য নিয়ে আবার মানুষের থেকে বিশাল অঙ্কের ওয়াজের বিনিময়ে হাদিয়া নেওয়ার জন্য তুমি ওয়াজ করবা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তোমার ওয়াজের দ্বারা উদ্দেশ্য থাকবে আল্লাহর বান্দাদের হেদায়েত, তোমার কথার দ্বারা যদি আল্লাহর একজন বান্দা হেদায়েত পায়, আল্লাহর একজন বান্দা যদি শিরিক মুক্ত তাওহীদি ঈমান পায়। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করেন, আলী ওয়াল্লাহি লা আন ইয়াহদিয়া বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন উমরিন নাম, আলী আল্লাহর কসম করে বলছি তোমার মাধ্যমে যদি আল্লাহর একজন বান্দা হেদায়েত পায় তোমার জন্য একটি লাল রঙের উষ্টি পাওয়ার থেকে বড় ধরনের কল্যাণ কর, অর্থাৎ তোমার 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা পাওয়ার থেকে আল্লাহর একজন বান্দা যদি তোমার কথার মাধ্যমে হেদায়েত পায়, আল্লাহর কথারা বান্দা যদি আল্লাহর রাস্তা খুঁজে পায় এটাই তোমার জন্য কল্যাণ কর, তাহলে তোমার ওয়াজ নসিহত দাওয়াত ও তাবলীগ যা করবা সব কিছুর পিছনে তোমার মূল মাকসাদ থাকবে আল্লাহর বান্দাগুলো আল্লাহর সাথে যেন সম্পর্ক জুড়ে যায়, আল্লাহর কথারা মানুষগুলো যেন আল্লাহমুখী হয়। কিন্তু তোমার এর পিছনে যদি উদ্দেশ্য থাকে আমি এত বড় বক্তা আমার 50,000 টাকার নিচে আমার হাদিয়া হবে না, আমি 1 ঘন্টা ওয়াজ করব আমার 50,000 টাকা, একদিনে 3 জায়গায় 4 জায়গায় 50,000 টাকা করে 2 লক্ষ টাকা, এটা যদি উদ্দেশ্য হয় আল্লাহ পাককে আমাদের ময়দানে দেখে দেখে বলবেন, বান্দা তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি এই কাজ করো নাই, তোমার পরিণতি হবে জাহান্নাম, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় সুহাদায়ে কেরামদেরকে ডাকবেন, বান্দা তোমাকে আমি জীবনে জান দিয়েছি, মাল দিয়েছি, ঈমান দিয়েছি, কত কিছু দিলাম, তুমি কি করছো? বলবে রাব্বুল আলামিন কত কিছু করছি হিসাব তো দিয়ে শেষ করতে পারবো না, এমনকি শেষ পর্যন্ত তোমার জন্য জীবনের সবচেয়ে মূল্যবান যে জীবনটা সে জীবনটাও তোমার জন্য দিয়ে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমার জন্য জীবন দাও নাই, তোমার এর পিছনে অনেক বড় মতলব ছিল, তোমাকে মানুষ বড় বীর বলবে, তোমাকে মানুষ বড় যোদ্ধা বলবে, তোমাকে বড় শহীদ হিসেবে মানুষ বলবে, এসব উদ্দেশ্য নিয়ে তুমি জেহাদ করেছিলা, এজন্য তোমার স্থান জান্নাতে না তোমার স্থান জাহান্নামে। বড় বড় মুসাদ্দিকিন কেরাম যারা আল্লাহর রাস্তায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সৎকা করেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দা তোমারে অনেক সম্পদ দিছিলাম, সম্পদ দিয়ে কি করছো? বলবে রাব্বুল আলামিন তোমার রাস্তায় কতারে বিলিয়ে দিছি, যেখানে মসজিদের জন্য চাইছে মসজিদে দিছি, মাদ্রাসার জন্য চাইছে মাদ্রাসায় দিছি, রাস্তাঘাটের জন্য চাইছে রাস্তাঘাটে দিছি, ওয়াজ মাহফিলে চাইছে ওয়াজ মাহফিলে দিছি, এমন কোন জায়গা বাকি নাই যেখানে আমার দান সৎকা যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দিছো তো ভালো কথা, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি এগুলা দাও নাই, তোমার উদ্দেশ্য ছিল দুইটা, একদিকে তুমি আল্লাহর থেকেও কিছু নিতে চাইছ, আবার জনগণের ভোট তুমি কালেকশন করতে চাইছ। রমজান মাস আসছে, ঢাকা থেকে ট্রাকে করে একেবারে নিম্নমানের লুঙ্গি, নিম্নমানের শাড়ি, ট্রাক ভরে গ্রামে নিয়ে আসতে, এলাকার সবাই বলতেছে চৌধুরী সাহেবের বাড়িতে, বইয়া সাহেবের বাড়িতে, ফাতোয়ারি সাহেবের বাড়িতে আজকে জাকাত দিবে। ফাতোয়ারি সাহেব জিজ্ঞাসা করছে, চিন্তা করতে লাগলো, রমজান মাস এখন এক সুযোগে এক দিলে দুই পাখি মারা যাবে। আমাদের নোয়াখালীর ভাষায় বলে, দান গাড়ে ছয় আম, এক কামে দুই কাম। এটা বুঝছেন, ধানও গাটতেছে আবার আমও খাইতেছে, ফা দিয়ে ধানও গাটা হইতেছে আমও খাওয়া হইতেছে, তাহলে একসাথে দুইটা কাজ হচ্ছে। তখন ওই চৌধুরী সাহেব চিন্তা করতে লাগলেন, একসাথে দুই কাজ করে ফেলবো রমজান মাসে, জাকাতও দেওয়া হবে, আর যার ঘরে আমার একটা শাড়ি বা লুঙ্গি পৌঁছবে পরবর্তী নির্বাচনে একটা ভোটও সেখানে নিশ্চিত হয়ে গেল। জাকাতও দেওয়া হয়ে গেল, সামনে আমার ভোটও কনফার্ম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যত সদাকা করেছ এগুলো আমি আল্লাহর জন্য শুধু করো নাই, এগুলার পিছনে তোমার অন্য উদ্দেশ্য ছিল, সুতরাং তুমি জাহান্নামে চলে যাও। তাহলে বুঝা গেল আমার ভাইয়েরা বোনেরা, বড় আলেম হয়ে জান্নাতে যাওয়া যায় না, বড় শহীদ হয়ে জান্নাতে যাওয়া যায় না, বড় দান সাদাকাকারী হয়ে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য যেটা লাগবে সেটা হলো ইখলাস, ইখলাসের সাথে করতে হবে। এজন্য আমার আপনার ইবাদতের ক্ষেত্রে, আমার আপনার সব কিছুর ক্ষেত্রে থাকতে হবে তাওহীদ, আর ইবাদতের সময় খেয়াল রাখতে হবে তাওহীদ ওয়াল ইবাদার ক্ষেত্রে, যেই ইবাদত আমি করতেছি এই ইবাদত শুধু আল্লাহর জন্য, এর পিছনে আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকা যাবে না। একজন ব্যক্তি কোনোদিন মসজিদে যায় না, কোনোদিনও ভুলেও শুক্রবারেও যায় না, একদিন দেখা গেল হঠাৎ করে মেয়ের বাড়ির থেকে, মেয়ের জামাইয়ের বাড়ির থেকে বেয়াই সাহেব আসছে, আত্মীয় স্বজন আসছে, চিন্তা করতে লাগলো আজকেও যদি জীবনে মসজিদে না যাই সবাই বলবে কেমন বেয়াই, জীবনে একদিনও আমরা গেলাম সেদিনও মসজিদে আসে না। সেদিন তিনি মসজিদে গেলেন সবাইকে দেখানোর জন্য, সে মসজিদে গিয়ে নামাজ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার দিকে তাকিয়ে তাকিয়ে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলেন, বান্দা তুই তো আমার সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়তে আসস নাই, আজকে তোর আসার উদ্দেশ্য হলো ওই মানুষদেরকে দেখানো। তাহলে আল্লাহর ইবাদত যদি আল্লাহর জন্য খালেস ভাবে না হয়, অন্য উদ্দেশ্য যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত কখনো কবুল করেন না। আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা, মানুষের রোগ বিপদ আপদ মুসিবত হইলে এই রোগ দূর করতে পারে কে? রোগ নিরাময়কারী কে? আল্লাহ রাব্বুল আলামিনের একটা নামে হলো শাফি, শাফিউল আমরাদ, সমস্ত রোগের নিরাময়কারী আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যখন আমাদের কোন অসুস্থতা দেখা দে, রোগ ব্যাধি দেখা দে, আমরা দৌড় দিই তাবিজ তোমারের জন্য, তাবিজ তোমারের জন্য দৌড়াই না, আপনাদের দেশে তাবিজ তোমার আছেন? তাহলে এই তাবিজ তোমারের জন্য দৌড়াই, যখন আমার হাতের মধ্যে তাবিজ লাগাই, গলার মধ্যে তাবিজ লাগাই, কোমরের মধ্যে তাবিজ লাগাই, সার্বক্ষণিক এই তাবিজ আমার শরীরে অবস্থান করে, আর আমার চিন্তা থাকে তাবিজ যাতে আছে কেউ আর আমার কোনো ক্ষতি করতে পারবে না, তাবিজ যাতে আছে আমি আমার রোগ ব্যাধি থেকে এই তাবিজের মাধ্যমে আমার সেরে যাবে, তাবিজের উপরে তাওয়াক্কুল হয়ে যখন যায় আল্লাহর সাথে সেটা শেরেক হয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন মানুষ আসলেন, 10 জন মানুষ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বায়াত করান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে বায়াত করাইলেন, একজনকে বায়াত করান নাই। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটার কোন অপরাধ, 9 জনকে বায়াত করাইলেন, এরে বায়াত করাইলেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফি ইয়াদিহি তামিমা, এই মানুষটার হাতের মধ্যে তাবিজ আছে, এজন্য আমি রাসূল তাকে বায়াত করাবো না, কারণ তাবিজ আছে মানে তার মধ্যে শিরক আছে, সেই তাবিজের উপরে তামিমের উপরে তাওয়াক্কুল করে। এই মানুষটা সাথে সাথে তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন, ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরে বায়াত করাইলেন। বায়াত করানোর পরে নবী সাল্লাল্লাহু বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা জুলায় এই তাবিজ তোমার লটকায়, সে আল্লাহর সাথে শেরেক করে। এই ফতোয়া দিবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি, এখানে দুনিয়ার অন্য কোন মুক্তির আর দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ফতোয়া দিবেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। সুতরাং যদি আমরা বলি অমুক বড় আলেম, অমুক বড় পীর সাহেব, উনি তাবিজ দেন, তো ওনার থেকে বড় পীর সাহেব তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যত হুজুর বড় হুজুর দেখান যে অমুক বড় হুজুর, অমুক বড় হুজুর, আচ্ছা বড় হুজুর যাইতে যাইতে যাইতে যাইতে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার থেকে বড় হুজুর জমিনে আছে? তো ওই বড় হুজুরই তো ফতোয়া দিছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। সমগ্র আরব দুনিয়া ঘুরে দেখেন, শুধু সৌদি আরব না, সৌদি আরব, কাতার, কুয়েত, ইয়েমেন সহ যত আরব কান্ট্রি আছে, একজন নারী পুরুষের হাতে গলায় কোন জায়গায় তাবিজ পাবেন? যারা আরব দেশে আছে তাদেরকে জিজ্ঞাসা করিয়েন, আজকে যে ফোন করিয়েন যে কাতারে, কুয়েতে, বাহরাইনে, তারপরে দুবাইতে, সৌদি আরবে, তারপরে আশেপাশে আরো যত আরব দুনিয়া আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ওই দেশে কোন বাচ্চার গলায় কয়টা তাবিজ আছে? একটা তাবিজ নাই কোথাও, একেবারে শিশু, বৃদ্ধ, জোয়ান, বুড়া, কারো গলায়, কারো হাতে কোথাও তাবিজ নেই। তাহলে তারা তাবিজ ব্যবহার করে না কেন? তারা দুনিয়ার সকল মুফতির সেরা মুফতি, সকল আলেমের বড় আলেম, যিনি দুনিয়ার সকল মানুষের জন্য বরিষ্ঠ মুআল্লামান মুআল্লাম হয়ে আসবেন, সেই মুক্তি ফতোয়া দিয়ে গেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। আরেক হাদিসে বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ বুক্কিলা ইলাইহি, যে ব্যক্তি তামিমা লাগায়, তাবিজ লাগায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই দিকে ঠেলে দেন। আল্লাহ বলে যে তুই যখন এটা লাগাইছ এবার এটারই কাজ করো, আমি আল্লাহ তো দায় দায়িত্ব নাই। অনেক সময় এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, যে আপনি করতেছেন তাবিজ তোমার লাগালে শেরেক হয়, তো অনেক সময় তো তাবিজ তোমার লাগালে উপকার হয়, উপকার হয় না? কি বলেন, উপকার হয়? সবাই কয় না, কেউ চিন্তা করতেছে আবার হয় কই, কোন বিপদে পড়িয়ে। অনেক সময় উপকার হয়, অনেক সময় কিছু উপকার হয়, দেখা গেছে আপনি তাবিজ লাগাইছেন, দেখা গেছে এটা ভালো হয়ে গেছে। এখন যদি ভালো হয় তাহলে কি জায়েজ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি মাঝে মাঝে এরকম তার চোখের মধ্যে ব্যথা অনুভব করতেন, চোখে ব্যথা হইত, তো ব্যথা হইলে তিনি এক ইহুদির থেকে একটা তাবিজ নিয়ে আসতেন, তো এটা দিলে, অথবা মাঝে মাঝে তিনি ঝাড়ফুঁক করাইতেন, এটা দিলে ভালো হয়ে যায়। তা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের হাদিস বর্ণনা করতেছেন তার ঘরের মধ্যে, বলতেছেন ইন্না তামাইমা ওয়াত্তেওয়ালা শিরকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তামিমা লাগানো, তাবিজ লাগানো শিরক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলে উঠলেন, আপনি বলতেছেন এটা শিরক, কিন্তু আমি তো এটা লাগাইলে উপকার পাই, আমি এটা লাগাইলে উপকার পাই, তো এটা শিরক হয় কেমনে? মানে উনি বুঝাতে চাচ্ছেন উপকার পাইলে তো শিরক হয় না, আসলে শিরকেও তো উপকার আছে, শিরকেও উপকার নাই, অসংখ্য হারাম জিনিস আছে, দেখবেন হারাম জিনিসে কিছু উপকার আছে। মদের কি সব ক্ষতি? মদের উপকার নাই? ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস। আল্লাহ পাক নিজেই তো বলছেন যে মানুষের জন্য কিছু উপকারিতাও আছে, সাময়িক কিছু উপকারিতা আছে, আছে বলেই তো মানুষ খায়, উপকারী না তার না থাকলে কেউ মদ খাইতো দুনিয়াতে? সুদের উপকারিতা নাই? সুদের সব ক্ষতি না, উপকারও আছে, এই জন্য মানুষ সুদ দেয় আর নেই। সুদের যদি উপকারিতা না থাকতো তো মানুষ দুনিয়াতে সুদ দিতও না নিতও না। এরকম প্রত্যেকটা হারাম কাজের দেখবেন যে কিছু উপকারিতা আছে। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো, তোমার চোখের মধ্যে শয়তান এসে ফু দিতে থাকে, শয়তান এসে ফু দে, কারণ শয়তান জানে যখন তোমার চোখে ব্যথা শুরু হয়ে যাবে তুমি এই ব্যথা সারানোর জন্য ওই তাবিজ তোমার আর আশ্রয় নিবে। শয়তান তো আগে থেকে জানে যে তোমার কিছু হওয়ার আগে, বাচ্চা কা করে উঠার আগে দৌড় মারে তাবিজের জন্য। এরকম অনেক মা বোন আছে, রাত্রে বাচ্চা একটু কাঁদছে, সকালবেলায় উঠে দৌড় দে তাবিজের জন্য, দৌড় দে না, বাচ্চা আলগাইতে পারে না, বাচ্চার গলায় এতগুলা লাগাই রেখছে, ওইগুলোর কারণে বাচ্চা আরো বেশি অসুস্থ হচ্ছে। কিন্তু উনি মনে করতেছে যে আজকে একটা লাগাইছে এটার দ্বারা একটা ভালো হয়েছে, কালকে একটা লাগাইছে এটার দ্বারা আরেকটা ভালো হয়েছে, এইভাবে করে করে এতগুলো লাগাই রেখেছে গলার মধ্যে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে শয়তান তোমার চোখের মধ্যে ফু দিতে থাকে, কারণ শয়তান জানে তোমার চোখে যখন ব্যথা অনুভব করবা তুমি ওই শেরেকের দিকে দৌড় দিবা, আর যখন শেরেকের দিকে দৌড় দিবা শেরেকের আশ্রয় নিবা তখন এই শয়তান আস্তে করে তার ফু দেওয়া বন্ধ করে দেয়। তুমি মনে করো ওই তাবিজের কারণে তোমার চোখের ব্যথা ভালো হয়ে গেছে, আসলে তাবিজের কারণে ভালো হয় নাই, শয়তান তোমাকে শেরেক পর্যন্ত পৌঁছাই দিয়ে সে আস্তে করে সরে গেছে। শয়তানের কাজ এইটা। শয়তান বদরের যুদ্ধে, বদরের যুদ্ধে কেউ নামে না, ভয়ে নামে না, শয়তান বলে আরে আমি আছি আসো। পরে যখন তারা সবাই ধরল যে কই তুমি এখন কোথায়, তো বলে যে ইন্নি আরা মালা তারাও না, আমি যা দেখি তোমরা সেটা দেখো না, আমি দেখতেছি আসমান থেকে দলে দলে ফেরেশতা আসতেছে সেটা তো তোমরা দেখতেছ না, কিন্তু আগে শয়তান সাহস দিয়ে নামাইছে তাদেরকে। এই জন্য শয়তান এরকম বিভিন্ন রোগ ব্যাধি বিভিন্ন কিছুর মধ্যে ইন্ধন যোগায়, যে শয়তান জানে যে এই লোকের ইন্ধন যোগাইলে এই লোক দৌড় দিব তাবিজ তোমার জন্য, এই জন্য শয়তান এই কাজ করে। পরে যখন তাবিজ আনছেন তো শয়তান আস্তে করে সরে গেছে, যে শয়তানের কাজ তো হাসিল হয়ে গেছে, শয়তানের উদ্দেশ্য হলো আপনাকে শেরেক করানো, শেরেক করাই ফেলছে বা শয়তান চলে গেছে। আবার অধিকাংশ 90% ব্যাপার হলো মনস্তাত্ত্বিক ব্যাপার, অর্থাৎ আপনার রোগে হয় নাই, আপনি মনে করছেন যে এটা আনছেন আর ভালো হয়ে গেছে, আপনার মন থেকে মানসিক ভাবে যখন ওই চিন্তা সরে গেছে তখন আপনি মনে করতেছেন এমনি ভালো হয়ে গেছে। এরকম অসংখ্য হাজার হাজার ঘটনা আছে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু দেয় নাই, এমনি খালি সাদা কাগজ একটা দিছে, ওই সাদা কাগজ এটা লাগাই পরের দিন জিজ্ঞাসা করছে ভাই আপনার কি অবস্থা, ভালো হয়ে গেছে। কারণ যে এর আগ পর্যন্ত তার মাথায় ছিল যে তার রোগ, এখন যখন তাবিজ এনেছে তার কথা যে তাবিজ তো লাগাইছে। এই জন্য আমার সম্মানিত ভাইরা বোনেরা, তাওহীদ বুঝতে হলে শেরেক ছাড়তে হবে, তাওহীদ যেখানে আছে শেরেক সেখানে থাকবে না, শেরেক যেখানে থাকবে তাওহীদ সেখানে থাকবে না। এই জন্য শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করা যাবে না, গণকের কাছে রাশি গণনা করা যাবে না। আমাদের দেশে অনেক কতবাগা মা বোন আছে, পুরুষ আছে, যারা গণকের কাছে যায় কয় যে ভাই হাতটা একটু দেখেন তো আমার ভাগ্যে কি আছে, হাত গণায় তারপরে রাশি গণায়, ভাই আমার তো সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, একটু দেখেন তো কি অবস্থা। এই জাতীয় ভাগ্য গণনা, এই জাতীয় শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করা, এগুলো সব ছেড়ে বাচ্চারে বাড়ি থেকে বাইর করার সময় এখান দিয়ে কালো টিপ দিয়ে দে, দে না কি জন্য দে, যাতে মুখ দোষ না লাগে, বদনজর না লাগে, এই বদনজর দূর করার জন্য এটা লাগানো, এটাও সেরে। বদনজর দূর করার মালিক কে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর তাওয়াক্কুলের শেরেক, এগুলো হলো আল্লাহর তাওয়াক্কুলের ক্ষেত্রে শেরেক, তাওয়াক্কুলের তাওহীদ নষ্ট হয়ে যায় এগুলার মাধ্যমে। এই জন্য আপনি হাত গণনা করা, রাশি গণনা করা, ভাগ্য গণনা করা, এগুলো সব শেরেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে বলছেন আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন। এই শুভ অশুভ এই জাতীয় বিশ্বাস পোষণ করা, এগুলো সব শেরেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা মিন্না মান তাতায়ারা আও তুতায়ারা লাহু আও তাকাহানা আও তুকুহানা লাহু। কোন ব্যক্তি যদি গণকের কাছে যায় সে আমার উম্মতের এই অন্তর্ভুক্ত নয়। মান আতা আররাফান ফায়াসআলুহু আন শাইইন লাম তুকবাল সালাতু আরবাঈনা ইয়াওমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গণকের কাছে গিয়ে যদি কোনো ব্যক্তি তার ভাগ্য সম্পর্কে জিজ্ঞাসা করে, বলতেছে ভাই আমার রাশিটা একটু দেখেন তো সামনে ভাগ্যে কি আছে, এখনো জিজ্ঞাসা করছে বিশ্বাস করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এরকম জিজ্ঞাসা যদি কেউ করে লাম তুকবাল সালাতু আরবাঈনা ইয়াওমা, 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কোন ইবাদত কবুল করেন না। এরপরে যদি গণক বলছে যে শুনেন আপনার তো দুইটা বিপদ আছে, আপনার দুইটা বড় বড় ফাড়া আছে, পা আছে, এরকম বলে না, এগুলা কাটাইতে হইব, এত কেজি চাল লিখবো, এত কেজি ডাল লিখবো, এত কেজি এটা লিখবো, আপনি আবার এগুলো বিশ্বাস করে ফেলছেন। যদি বিশ্বাস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, গণক যেটা বললো সেটারে সে বিশ্বাস করে ফেললো। ফাকাদ কাফারা বিমা উনজিনা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে দীন নাযিল হলো সেই দীনের উপরে সেই কুফরি করলো, মানে তার ইমানে চলে গেল। এটা বিশ্বাস করার পরে আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা, এজন্য সর্ব অবস্থায় তাওহীদ বজায় রাখতে হবে, কোন অবস্থায় শিরকের দিকে যাওয়া যাবে না। অন্যান্য গুনাহ করেন, ওগুলার জন্য তাওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, কিন্তু তাওহীদবিহীন শিরক নিয়ে যদি দুনিয়া থেকে যান, ওই শিরকের কারণে আপনি জান্নাত পাবেন না, জান্নাত পাবেন না শিরকের কারণে। অসংখ্য শিরকের ছড়াছড়ি আমাদের সমাজে আছে, আরো অসংখ্য শিরক আছে। এই শিরক গুলা থেকে আমাদের সবসময় দূরে থাকার চেষ্টা করতে হবে, শিরক থেকে বাঁচতে হবে, তাওহীদের দিকে আসতে হবে, আল্লাহর একত্ববাদের দিকে, এবং আল্লাহর মালিকানার ক্ষেত্রে, আল্লাহর নামের ক্ষেত্রে, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর এবাদতের ক্ষেত্রে। এবাদত যা করবেন শুধু আল্লাহর, আর কেউ এবাদত পাওয়ার মালিক নয়। সুতরাং সকল প্রকার এবাদত, কোরবানি করা কি, গরু জবাই করা, ছাগল জবাই করা, এগুলা কি? আমরাও গরু জবাই করি, ছাগল জবাই করি, হিন্দুরাও গরু জবাই করে, গরু করে না, ছাগল জবাই করে, ফাঁথা জবাই করে, দুজনেই করি। আমাদেরটা এবাদত, তাদেরটা শিরক। কেন শিরক? তারাও তো একই রকম করে, আমরাও একই রকম করি, আমাদেরটা এবাদত, তাদেরটা শিরক কেন? অর্থাৎ ওই পশু জবাই করা এটা এবাদত, যদি সেটা একমাত্র আল্লাহর জন্য করা হয়, আল্লাহ ছাড়া যদি অন্য কারো নামে করা হয়, কারো উদ্দেশ্যে করা হয়, তখন সেটা আর এবাদত থাকে না, সেটা হয়ে যায় শিরক। যদি আপনি কোন ওলিয়া উলিয়ার উদ্দেশ্যে, ওলিয়া উলিয়ার নামে, ওলিয়া উলিয়ার দরবারে মাজারে নিয়ে সেখানে আপনি মুরগি জবাই করলেন, খাসি জবাই করলেন, ওই অলির সন্তুষ্টির জন্য, গরিব মানুষ কি আপনার এলাকায় নাই? তো আপনার যদি খাওয়ানোর ইচ্ছা থাকে, তাহলে বদরপুরে গরু পাঁচটা জবাই করে এই এলাকার মানুষের খাওয়ান, আপনি তাকে বলি গরু এগুলা সে দূর দূরান্তে নিয়ে যাইতে হবে কেন? ওই দূর দূরান্তে নিয়ে যাওয়ার পিছনে আপনার উদ্দেশ্য হল ওই জায়গায় দরবারে কবরে যিনি আছেন তাকে দেখানো, তার সন্তুষ্টি অর্জন করা, ওই জন্যই আপনি ওই জায়গা পর্যন্ত নিছেন। গরু ছাগল পশু নিয়ে হজের উদ্দেশ্যে, বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দেওয়া এবাদত। হজ কয় প্রকার? তিন প্রকারের হজ। এক প্রকারের হজের নাম হলো হজ্জে কেরান। হজ্জে কেরানের জন্য কি করতে হয়? সাথে করে গরু ছাগল কোরবানির জন্য পশু নিয়ে আদে নিয়ে রওনা দিতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে আসেন, তখন মদিনা থেকে অনেক সাহাবী সাথে করে হজ্জে কেরানের জন্য পশু নিয়ে আসছেন, এবং এর আগের বার যখন আসছিলেন অনেক পশু নিয়ে আসছিলেন, যখন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি সেখানে কোরবানি করে দিয়েছেন। তাহলে বোঝা যায় গরু ছাগল নিয়ে কোথাও রওনা দেওয়া এটাও এবাদত। এটা যদি রওনা দিতেই হয়, তো এক জায়গায় রওনা দিবেন, সেটা কোন জায়গায়? বাইতুল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ঘরের উদ্দেশ্যে। আল্লাহর ঘর ছাড়া অন্যদিকে যদি গরু ছাগল নিয়ে রওনা দেন, সেটার নাম শিরক। গরু ছাগল কি ওই দেশে নাই? এই গরু ছাগল রংপুরে, দিনাজপুরে গরু ছাগল নাই, ফরিদপুরে গরু ছাগল নাই, বরিশালে গরু ছাগল নাই, অন্য জায়গায় গরু ছাগল নাই, চট্টগ্রামে গরু ছাগল নাই, তা আপনি এখানে সাতপুর থেকে গরু ছাগল রওনা দিতে হবে কেন? তাকে গরু করে আপনার গরু ছাগল নিয়ে ওখানে রওনা দিতে হবে কেন? গরু ছাগল নিয়ে যদি রওনাই দিতে চান, তা আল্লাহর ঘরের উদ্দেশ্যে, বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দেন, ওইটার নাম তাওহীদ, ওইটার নাম ইবাদত। কিন্তু ওইটা বাদ দিয়ে যখন অন্য দিকে রওনা দিবেন, তাহলে সেটা এবাদত হবে না, সেটা হবে শিরক। মানত করা এবাদত, সেই মানতটা হবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারো জন্য যদি মানত করেন সেটার নাম শিরক, সেটা তাওহীদ থাকবে না। যদি বলেন আল্লাহ আমি আপনার উদ্দেশ্যে মানত করলাম, আল্লাহ আমি 50টা টাকা এই মসজিদে, বদরপুর মসজিদে দিব, ওই রসুলপুর মসজিদে দিব, এটার নাম এবাদত, এটার নাম তাওহীদ। যদি বলেন আল্লাহ আমার এই বিপদটা উদ্ধার করে দাও, এই 100 টাকা অমুক বাবার মাজারে দিব, সেটার নাম শেরেক। আপনি মাজারে যিনি মারা গেছেন তিনি আল্লাহর ওলি, দিনদার নাক্কার মানুষ, বুঝলাম, তিনি কি এখন টাকা পয়সা খান? হ্যাঁ, সেখানে আপনি টাকা দিবেন কেন? সেখানে গাঁজা খাওয়ার জন্য সবাই বসে বসে গাঁজা খাক, আমার টাকা দিই, এজন্য দিবেন? সবাই বসে বসে সেখানে দুনিয়ার গান বাজনা করুক, এজন্য দিবেন? অর্থাৎ হারাম কাজ করার জন্য আপনি সেখানে সহযোগিতা করতেছেন। আরেকটা হলো, আপনার যদি বিশ্বাস থাকে ওই কবরে যিনি আছেন উনি আপনার বিপদ দূর করে দিবেন, এই জন্য আপনি মানত করতেছেন, সেখানে গরু দিবেন, ছাগল দিবেন, খাসি দিবেন, টাকা দিবেন, তখন সেটার নাম তাওহীদ না, সেটার নাম শিরক। আপনার ঈমান চলে যাবে। আপনি গরু দিতে চান, মানত করতে চান, ছাগল মানত করতে চান, টাকা মানত করতে চান, সব কিছুর মানত করবেন কার জন্য? আল্লাহর জন্য। এবং আল্লাহর বান্দাদেরকে আপনার এলাকায় খাওয়াই দিবেন। আল্লাহর বান্দার অভাব আছে, খাওয়ানোর লোকের অভাব আছে। গরু কয়টা খাওয়াইতে চান? এই এলাকায় মানুষের অভাব হবে না। আপনি কেন ওইগুলা ওই দরবার পর্যন্ত, আরেক জায়গা পর্যন্ত নিয়ে যেতে হবে? মৃত্যুর পরে আল্লাহর কোন বান্দা মৃত্যুর পরে কিছু করার ক্ষমতা আছে এটা বিশ্বাস করার নাম আরেক সেরে। মানুষ মারা যাওয়ার পরে তার করার কোনো ক্ষমতা কিছু নাই। কবরস্থানে যাবেন, কবরস্থানে যাওয়ার উদ্দেশ্য হবে ওই মাইয়েতের জন্য দোয়া করবেন। মাইয়েত আপনার মোহতাজ, আপনি মাইয়েতের মোহতাজ না। আপনি মাইয়েতকে দোয়া করে দিয়ে আসতে পারবেন, কিন্তু মাইয়েত আপনাকে কিছু করার ক্ষমতা নাই। সুতরাং মাইয়েত যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, মাইয়েতের কবরস্থানে গিয়ে আপনি ওই মাইয়েতের জন্য দোয়া করবেন, কিন্তু ওই মাইয়েত থেকে, কবরের থেকে ফয়েজ বরকত নিয়ে আসবেন, কিছু নিয়ে আসবেন, এই উদ্দেশ্যে যদি আপনি কবর জিয়ারত করতে যান সেটা শিরক। কবরস্থানে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত নিষেধ করে দিতেন, করেন নাই? দীর্ঘ অনেক সময় পর্যন্ত কবর জিয়ারত বন্ধ ছিল, যতদিন পর্যন্ত মুসলিমদের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা পায় নাই ততদিন কবর জিয়ারত বন্ধ ছিল। পরে যখন সাহাবায়ে কেরামের মধ্যে তাওহীদ যখন একেবারে এস্টাবলিশ প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, কুনত নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ইল্লা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। সাহাবীরা, এতদিন পর্যন্ত তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, কারণ কবরস্থানে বেশি বেশি গেলে তোমাদের আখেরাতের স্মরণ হবে, মৃত্যুর স্মরণ তোমাদের মধ্যে বেশি বেশি হবে। তাহলে কবরস্থানে যাওয়ার উদ্দেশ্য হলো মৃত্যুর জিকির, মৃত্যুর স্মরণ যাতে বেশি বেশি আসে, আর ওই মাইয়েতদের জন্য দোয়া করা। মাইয়েতের দোয়ার উদ্দেশ্যে আপনি যাবেন। এখন আপনি যদি যান যে মাইয়েত থেকে আপনি কিছু নিয়ে আসবেন, মাইয়েত কিছু দিতে পারবে কবর থেকে? স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে, মদিনায় গিয়ে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কিছু চান সেটার নাম শিরক। অন্য ওলিয়া উলিয়া তো দূরে থাক, স্বয়ং রাসূলের কাছেও যদি কিছু চান সেটাও শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কিরাম, যেই সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন না দেখলে থাকতে পারতেন না, যে সাহাবিরা নবী সাল্লামের চেহারা মোবারক না দেখলে ঘুমাসত না, নবী সাল্লামের জবান মোবারকে একটা হাদিস না শুনলে সেদিন তাদের মন ছটফট করতে থাকতো, যে সাহাবিরা নিজেদের জীবনের থেকে রাসুলকে বেশি ভালোবাসতেন, নিজেদের জীবনকে রাসুলের ভালোবাসার সামনে তুচ্ছ জ্ঞান করতেন, রাসুলের ভালোবাসার জন্য নিজেদেরকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন, সেই সাহাবাই কেরাম নবী সাল্লামের ইন্তেকালের পরে কোনদিন একদিনের জন্য নবী সাল্লামের কবরের কাছে গিয়ে বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আমি অমুক বিপদে আছি, আমি অমুক সমস্যায় আছি, আমি অমুক সমস্যায় জর্জরিত, আমার রোগ ব্যাধিতে কষ্ট পাইতেছি, আমাকে একটু আপনি সহযোগিতা করেন, একটু পরামর্শ দেন, এই কথাও আল্লাহর নবীর সাহাবিরা কোনদিন বলেন নাই। এবং সাহাবা ইকরাম হাজারো সমস্যা নিপতিত হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, একের পরে কঠিন কঠিন সমস্যা, সাহাবা ইকরাম বন্ড নবীদের মোকাবেলা করতে হয়েছে, জাকাত অস্বীকারীদের মোকাবেলা করতে হয়েছে, খলিফা কে হবেন সেটা সিদ্ধান্ত নিতে তাদেরকে অনেক ব্যাক পেতে হয়েছে। সাহাবায়ে কেরাম নিজেরা নিজেরা যুদ্ধ করে, দুইটা বড় বড় যুদ্ধ করে, অস্থির যুদ্ধ করে অনেক সাহাবী শহীদ হয়ে গেছেন। সেই জামালের যুদ্ধ, অস্থির যুদ্ধ, সেখানে শহীদ হয়ে গেলেন। এইভাবে সাহাবিরা নিজেরা নিজেরা সংঘর্ষ করে মারা যাচ্ছেন, আল্লাহ রাসূলের কাছে কোনো সাহাবি গিয়ে সমাধান চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের থেকে কাউকে সেই সমাধান দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবরের থেকে বলে দিতেন যখন খলিফা কে হবে এটা নিয়ে যখন তাদের মধ্যে আলোচনা চলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার বলে দিতেন বা কাউকে স্বপ্নে দেখাই দিতেন যে আবু বকর খলিফা, তাহলে এত ব্যাক পেতে হইতো সাহাবিদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত কবরের থেকে দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যখন বিভিন্ন ধরনের সমস্যা নিজেরা নিজেরা যুদ্ধ করতেছে, মারামারি করতেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ থেকে বের হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে যেখানে শুয়ে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই একই ঘরে অবস্থান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত এই নবী সাল্লামের কবরের পাশেই থাকতেন। আমরা অনেক অলিদের আজ যদি কল্প কাহিনী শুনি যে আল্লাহর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কবরের থেকে হাত বাইর করে দিছে, এরকম ঘটনা আপনারা শুনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ওই আল্লাহর অলির জন্য কবরের থেকে হাত বাইর করে দিছেন এবং মুসাফা করতেন আল্লাহ রাসূলের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাত বাহির করতেন জীবনের সর্বপ্রথম আল্লাহ রাসূলের সাহাবীদের জন্য বের করতেন। আল্লাহ রাসূলের এত আদরের সাহাবীরা তাদের একজনের জন্য কোনদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 50 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে অবস্থান করেছেন, জীবনে একবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে হাত বাইর করে দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ থেকে যখন যুদ্ধ করার জন্য আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের থেকে একটা ডাকও মারেন নাই, খবরদার আয়েশা বের হইও না। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডাকও দিতেন আয়েশার জীবনে কোনোদিন বের হইতেন না। আবার যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলতেন খবরদার আলী আয়েশার বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়াইবা না, আমার সাহাবীদের মধ্যে এরকম যুদ্ধ করে মারামারি করবা না, আল্লাহ রাসূল আলী কি ওই ব্যাপারে কোনো নির্দেশনা দিলেন না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোনো ব্যাপারে সাহাবীদের কোনো সমস্যার সমাধানও করেন নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইন্তেকালের পরে উম্মতের কোন সমস্যার সমাধান করার যোগ্যতা রাখেন না, আল্লাহর কোন ওলি কোন বুজুর্গর পক্ষে তো সম্ভবই না, প্রশ্নই আসে না। আল্লাহর অনেক বান্দা বর্তমানে মনে করে আল্লাহর ওলিরা মারা গেলেও অনেক কিছু করতে পারে, এই ধারণাটা আরেক শিরকি ধারণা, আরেক শিরকি ধারণা যে আল্লাহর ওলি মারা গেলেও অনেক কিছু করার ক্ষমতা আছে, এই ধারণা পোষণ করা এটা আরেক শিরক। আমাদের দেশের অনেক মানুষ এই ধারণা পোষণ করে কবরে কবরে মাজারে মাজারে দৌড়ায়। জীবিত আলেম ওলামা বিদ্যমান থাকার পরে জীবিত আলেম ওলামাদের কাছে এলেম অনুসন্ধান না করে, এলেম তালাস না করে ওই মৃত অলিয়াউলিয়াদের কাছে দৌড়ায়। যদি মৃত অলিয়াউলিয়াদের কাছে দৌড়ানোটাই আবাদত হইতো, সাহাবায়ে কেরাম দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে না পড়ে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আগ দিয়ে ধরে রাখতেন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে জীবনের সব পেয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে যাই পড়ে থাকেন নাই। এজন্য আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা, আমরা রাত দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আলোচনা দীর্ঘায়িত করব না। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যা কিছু বললাম যে মূল কথা হলো যে আমরা তাওহীদের উপরে থাকতে হবে, শিরক মুক্ত হতে হবে। যদিও অনেক কিছু বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমাদের সমাজে শিরক প্রচলিত হয়ে গেছে, শিরকের ধারণা চালু হয়ে আসছে, এগুলো এখন আস্তে আস্তে থাকতে হবে। কি আপনারা থাকতে রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন সকলে বলি আমিন। অনেকে আমরা মাঝে মাঝে বলে থাকি যে আমাদের বড় বড় আলেমেরা করে গেছেন, অমুকে করতেন অমুকে করতেন, তারপরে এগুলো তো আমাদের মুরব্বীরা করতেন, বাপদাদারা করতেন, এই কথা বলে বলে অসংখ্য শেরেক, অসংখ্য বেদাত সমাজে আমরা চালু রাখি, জীবন্ত রাখি। কিন্তু এই বাপদাদারা করে আসতেন, পূর্বপুরুষেরা করে আসতেন, এই কথাটা কোনো মুসলিমের কথা না, এটা মুশরিকদের কথা। যুগে যুগে মুশরিকরা এই কথাটাই বলতো যে আমাদের বাপদাদারা এইভাবে করে আসছে। এই বাপদাদার জন্য পৃথিবীতে কোটি কোটি মানুষ আল্লাহর দিন পায় নাই, হেদায়েত পায় নাই। এই জন্য ওইটা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকের যে দাওয়াত, সেই দাওয়াতের মধ্যে ছিল উত্রুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদারা কি বলে এটা ছাড়ো, এটা ছেড়ে কোরআন কি বলে, সুন্না কি বলে এদিকে আসো। হেদায়েত আছে কোরআনের মধ্যে আর সুন্নার মধ্যে, হেদায়েত বাপদাদাদের অনুকরণের মধ্যে না। এই জন্য বাপদাদাদের অনুকরণ, অন্ধ অনুকরণ ছেড়ে কোরআনের কাছে আসতে হবে, হাদিসের কাছে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কালের সময় কয়টা জিনিস রেখে গেছেন, দুটা জিনিস, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতা নবিয়্যিহি। আল্লাহ রাসূল বলেন নাই যে আমি মারা যাচ্ছি, আমি আবু বকরকে রেখে যাচ্ছি, ওমর রেখে যাচ্ছি, ওসমান রেখে যাচ্ছি, তোমরা এদেরকে শক্ত করে ধরো, এই কথা বলেন নাই। ধরতে বলছেন কোরআন আর সুন্না। আল্লাহ রাসূল বলেন ফাখুযু বিহি ওয়াসতামসিকু বিহি, শক্ত করে ধরো আল্লাহর কোরআনকে, আল্লাহর কিতাবকে। আজকে কোন কোন পীর সাহেব, আমাদের দেশের এক প্রসিদ্ধ পীর সাহেব বলতেছেন যে কোরআনের কাছে যাই লাভ নাই, কোরআন মানুষকে বাঁচাইতে পারে না, নাউজুবিল্লাহ। বলতেছে যে আসতে হবে ফিরদের কাছে, ওলিয়া উলিয়াদের কাছে, কোরআনের কাছে যাওয়া যাবে না, নাউজুবিল্লাহ। কত বড় শিরকি কথা, একটা মুসলমানের দেশে বসে শিরকি কথা বলে আর মুসলমানেরা চুপ করে সুবহানাল্লাহ বলে। লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছে যে আমি মা ফাতেমার স্বামী, আর মুরিদেরা কয় সুবহানাল্লাহ, মুরিদেরা বলবে নাউজুবিল্লাহ। তাকে তখন জুতা মারার দরকার ছিল মুরিদদের, আর মুরিদেরা কয় সুবহানাল্লাহ। মানে এদের আকল বিবেক একেবারে সব খেয়ে ফেলছে। তারপরে কয় আরশে আজিমে আল্লাহ আমার সুরতে বসে থাকে, নাউজুবিল্লাহ, আল্লাহ তার সুরতে আরশে আজিমে বসে থাকে। কত বড় শয়তানি শয়তানি কথা, আবার লক্ষ লক্ষ মানুষ সেখানে যায় ইমান হারায়। অত্যন্ত আফসোসের বিষয়। এটার মূল কারণ আমাদের মুসলিম উম্মাহ তাওহীদ বুঝে না, শেরেক বুঝে না, কোনটা তাওহীদ কোনটা শেরেক এটাই বুঝে না, আবেগে পড়ে। যেখানে লক্ষ লক্ষ মানুষ দেখে সেখানেই দৌড় দেয়। এই লক্ষ লক্ষ মানুষের দিকে দৌড়ানো এটা কার খাসিয়ত, ছাগলের খাসিয়ত। আমি বুখারীর একটা হাদিস বলে আলোচনা শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়ারাআল গানাম, আল্লাহ পাক পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যেই নবীকে ছাগল চড়াইতে দেন নাই। প্রত্যেক নবী ছাগল চড়াইছেন, চড়াইছেন না? সাহাবা কেরাম জিজ্ঞাসা করছেন ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি চড়াইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু আরআহা আলা কারারি তালি আহলে মক্কা, আরে আমিও তো মক্কাবাসীদের অল্প কয়েক পয়সার বিনিময়ে ছাগল চড়াইছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক সব নবীদেরকে এই ট্রেনিংটা কেন দিলেন? আর কোন কাজের ট্রেনিং দিতে পারতেন না, ছাগল চড়ানির ট্রেনিং কেন দিচ্ছেন? ছাগলের সাথে মানুষের মিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিসসালামদেরকে কয়দিন পরে মানুষ চড়ানোর দায়িত্ব দিবেন, তো মানুষ চড়ানোর দায়িত্ব দেওয়ার আগে ছাগল চড়ানোর দায়িত্ব দিচ্ছেন, যে ছাগল চড়াই একটু প্র্যাকটিস হোক, একটু অনুশীলন হোক, তারপরে মানুষ চড়াইতে সুবিধা হবে। কারণ ছাগলের এমন কিছু খাসিয়ত আছে যেগুলো মানুষের মধ্যে আছে। ছাগলের কয়েকটা বড় বড় খাসিয়ত, একটা বড় খাসিয়ত হলো ছাগল যদি দেখে সামনের দিকে পানি আছে বা কোনো বিপদ আছে, এমন ছাগলটা খুঁটি ধরে তার জীবন চলে গেলেও সামনের দিকে যাবে না। মানুষ যদি দেখে এখান দিয়ে সামনে গেলে বিপদের সম্ভাবনা আছে, তো তাওহীদ যাক, ইমান যাক, সব যাক, তো মানুষ সামনে আগাইতে আর রাজি হবে না। এটা কি ছাগলের খাসিয়ত না? আরেকটা ছাগলের বড় খাসিয়ত, ছাগল 500টা আছে এক জায়গায় মরুভূমিতে, একটা ছাগলের পাল, সেখান থেকে আপনি 5-10টা কষ্ট করে একটু একদিকে নিয়ে যাবেন, দেখবেন যে বাকিগুলাকে আপনি হাজারো বাধা দিয়ে ধরে রাখতে পারবেন না। ওই 10-15টা যেই দিকে গেছে বাকিগুলো সব সেদিকে দৌড় দিবে। মানুষের খাসিয়ত হলো এক জায়গায় যদি কিছু মানুষের বের করতে পারেন যে কিছু মানুষ এদিকে দৌড় দিছে, কি জন্য দৌড় দিছে এই খবর আর নিবে না, পিছে পিছে সবগুলো দৌড় দিবে আর বলবে যে এখানে লক্ষ লক্ষ মানুষকে না বুঝি যায়, মানে আমি এনে না বুঝি যায়, লক্ষ লক্ষ মানুষ না বুঝি যায়, আসলে লক্ষ লক্ষ না বুঝি যায়, মানে সবগুলাই ওই এক কয়েকজন দৌড় দিতে দেখছে, বাকিগুলো সব তার পিছু পিছু দৌড় দিছে, কিন্তু সামনে কি আছে না আছে এটাই জানা না। এটা ছাগলের খাসিয়ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে আম্বিয়া আলাইহিস সালামদেরকে ছাগলের চড়ানোর ট্রেনিং দিচ্ছেন। ছাগলকে সারা রাত পড়ান, সারা রাত আপনি একেবারে ABCD পড়ান, যা পড়ানোর পড়ান, সকালবেলা জিজ্ঞাসা করেন যে কি কি পড়ছে বলো দেখি, কি করে মাথা নাড়াবে, মানে পড়ালে কাজ হবে না, কিছু শিখা হয় নাই মানুষের। আপনি সারা রাত ওয়াজ করেন, ফজরের জামাতে মুসল্লি একটাও বাড়ে না, তো এটা কিসের খাসিয়ত? অসংখ্য খাসিয়ত এরকম মিল আছে। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে আমার ভাইয়েরা, এই জন্য লক্ষ লক্ষ মানুষ কি করে বা হাজার হাজার মানুষ কি করে, কোনটা তাওহীদ কোনটা শিরক, এটা আপনাকে আমাকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। কারণ আমার আপনার কবরে লক্ষ লক্ষ মানুষ যাবে না, আমার আপনার কবরে ওই যাদেরকে অনুসরণ করতেছি তারা আমার আপনার কবরে যাবে না, আমার আপনার কবরে আমাকে আপনাকে নিজে নিজে যেতে হবে, একা একা যেতে হবে, এবং তাওহীদের হিসাব আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো আলোচনা হলো, আল্লাহ পাক সকল আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই অঞ্চলকে তাওহীদের জনভূমি হিসাবে, তাওহীদের এলাকা হিসাবে, তাওহীদের ময়দান হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ পাক এই এলাকাকে শিরক মুক্ত বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার প্রত্যেকটা ভাই বোনকে তাওহীদে ইমান নসিব করুন। آمين يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الحمد لله কয়েক জন ভাই কয়েকটি প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন করেছেন, মুমূর্ষু অবস্থায় নিকটাত্মীয় যারা উপস্থিত থাকেন কোরআন হাদিসের আলোকে, তাদের কোন কাজটি জরুরি, শব্দ করে কালিমা শরীফ পাঠ করা অথবা দরুদ শরীফ পাঠ করা, না মুখে পানি দেওয়া জরুরি? আলহামদুলিল্লাহ, মুমূর্ষু অবস্থায় যখন আমরা দেখব যে কোনো ব্যক্তি একেবারে মুমূর্ষু অবস্থায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে তিনি এন্তেকাল করতে পারেন, দুনিয়া থেকে চলে যেতে পারেন, এরকম মুমূর্ষু অবস্থায় যখন দেখব তখন তাদেরকে কালেমার তাওহীদের কালেমার তালকিন দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু ফিহা মাওতাকুম, যারা মুমূর্ষু অবস্থা থাকবে তাদেরকে তোমরা কালেমার তালকিন দাও, কালেমার তালকিন দিতে বলছেন। তালকিনটা কিরকম হবে? তালকিনটা হবে তাদের সামনে জোরে জোরে কালিমার শব্দগুলো, তাওহীদের বাক্যগুলো উচ্চারণ করতে হবে। কিন্তু তাকে নির্দেশ দেওয়া যাবে না যে আপনিও বলেন, আপনিও পড়েন, এটা এটা বলা যাবে না। তার সামনে তাওহীদের কালেমা যখন জোরে জোরে উচ্চারিত হবে তখন তিনি শুনে তিনিও তাওহীদের কালেমা পড়বেন। আরেকটা বিষয় যে আমরা মনে করি যে সারা জীবন যাই করছে, মৃত্যুর সময় যদি আওয়াজ করে আমাদেরকে শুনাই যদি কালেমা তৈয়বা পড়ে, তা আমরা মনে করি যে এই লোকটা জান্নাতি। আসলে মৃত্যুর সময় কালেমা পড়া এটা আমাদেরকে শুনাই শুনাই পড়া জরুরি বিষয় না, কারণ মানে এই অবস্থাটা হবে তার যখন সাকারাতুল মাউত, সাকারাতুল মাউত যখন শুরু হয়ে যাবে তখন তিনি কালেমা পড়েছেন কিনা বা কালেমার উপরে ছিলেন কিনা, এটাই হলো মুখ্য বিষয়। অর্থাৎ তিনি কালেমার উপরে তাওহীদের উপরে ছিলেন কিন্তু হয়তো তিনি আমাদেরকে শুনাই শুনাই কালেমা পড়েন নাই, তার অর্থ এই নয় যে তিনি কালেমাবিহীন দুনিয়া থেকে গেছেন, এটা নয়। এই জন্য নবী সাল্লামের ওই হাদিসটা বুঝলে সহজ হয়ে যাবে যে মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ। নবী সাল্লাম বলেছেন যার আখের কালাম, আমরা অর্থ করছি মানে আরবির, আরবি শিখতে হলে আরবি ভাষা বুঝতে হলে আরবদের কিছু পরিভাষা কিছু বাগধারা বুঝতে হয়। তা আমরা বাংলাদেশে যারা আরবি শিখি তারা কিছু কিছু আরবীয় বাগধারা না বুঝে ডাইরেক্ট অর্থ করে ফেলে, এভাবে বুঝে ফেলে। যেমন আমরা কাঠের দেখি, আমরা কাঠের দেখি মানে কি লেখাপড়া জানা না মনে হয় এলাকার মানুষ, বাংলা বাগধারা আমরা কাঠের দেখি মানে কি অপদার্থ তো সবাই জানেন। তাহলে যদি একজন লোক বাঙালি না সে অন্য ভাষাভাষী মানুষ, সে তো আমরা গাছের দেখি, সে যদি বাগদারা না বানে সে মনে করবে যে ওই দেশে আমরা গাছ দিয়ে মনে হয় ঢেকি বানায়, ওই ঢেকি দিয়ে চাউল করে পিঠা বানায়, এই কাজ করে, এটা বুঝবে না। কিন্তু আমরা বাংলা ভাষাভাষী হওয়ার কারণে আমরা বুঝি যে না আমরা গাছে দেখি মানে আমরা গাছ দিয়ে ঢেকি বানায় না, এটা অপদার্থ বোঝানোর জন্য এটা বাগদারা ব্যবহার করা হয়। তা আরবি এরকম অনেকগুলো বাগদারা আছে, এই বাগদারা গুলা আমরা অনেক সময় না জানার কারণে, আমরা অনারব হওয়ার কারণে অর্থ বুঝতে গন্ডগোল হয়ে যায়। আমি কয়েকটা দৃষ্টান্ত দিই, একটা দৃষ্টান্ত শুনেন, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো কোনটা, মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা, এই যে দেখেন আলহামদুলিল্লাহ একেবারে হাদিসটা সবাই জানে, সবাই জোরে বলছে যে বাজার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াইন্না শাররাল বাকায়ে, তো আসওয়াক মানে সুখ, মানে সুখের বহু বছর আসওয়াক, সুখ মানে বাজার, কিন্তু সুখ মানে এখানে বাজার না, আরব দেশে আরবি ভাষায় মেলা, মেলাকে আরবিতে সুখ বলে, যেমন ওকাজ মেলা, এটার আরবি হলো সুখে ওকাজ, ওকাজ মেলা। আপনার বাজার নিকৃষ্ট হবে কেন? বাজার তো নিকৃষ্ট হওয়ার কথা না, কারণ বাজারে যারা থাকে তারা হলো ব্যবসায়ী, তুজ্জার, আর তুজ্জারদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুজ্জার যদি আর তাজরু সদীকুল আমীন মান নবিয়্যিন ওয়াসিদ্দিকিন ওয়াসুহাদা, ব্যবসায়ী যদি আমানতদার হয়, সত্যবাদী হয়, তিনি নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সুহাদাদের সাথে থাকবেন, আল্লাহ আকবার, তাহলে ব্যবসায়ীর কত মর্যাদা, কত ফজিলত। সেই বাজারের মধ্যে নিত্য প্রয়োজনীয় জরুরি জিনিসগুলো পাওয়া যায়, বাজারে না গেলে মানুষ চলবে কিভাবে? এইরকম গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই জায়গা নিকৃষ্ট হবে কেন? সেই জায়গাকে রাসূল নিকৃষ্ট বলেন নাই, রাসূল নিকৃষ্ট বলছেন মেলা। মেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও নিকৃষ্ট, আজকের যুগেও নির্দিষ্ট, মেলার মধ্যে যত অশ্লীল কাজ আছে সব মেলার মধ্যে হয়, এখনো হয়, দেখবেন যে বিভিন্ন মেলা সেখানে জুয়ার কাজ কারবার হয়, অশ্লীল জানা ব্যবচার হয়, অসংখ্য রকমের গুনার কাজ হয়। এই জন্য নবী সাল্লাম সেখানে আরবি যে শব্দটা বলছেন সেটা আসওয়া কুহা, মানে মেলাকে বুঝিয়েছেন। কিন্তু আমরা অনারব হওয়ার কারণে যে ওই আরবি এক একটা শব্দের কিন্তু 60-70টা পর্যন্ত অর্থ আছে, তো সুখের অর্থ নবী সাল্লাম এখানে কোনটা বোঝাতে চেয়েছেন, এই জন্য আমরা এখানে বাজার করে ফেলছি অনারব হওয়ার কারণে। আচ্ছা, লাইলাতুল কাদরে খাইরুম মিন আলফে শাহর, লাইলাতুল কদরটা হাজার মাসের চেয়ে উত্তম। আমরা কি করছি অনারব হওয়ার কারণে এখানে গণে গণে হিসাব বের করছি যে আল্লাহ পাক বলছে আলফে শাহর, 1000 মাস, তো 1000 মাসে 83 বছর, 83 বছর 4 মাস, হিসাব করে বের করে ফেলছি। কিন্তু আসলে এটা আরবি একটা বাগদারা, আরবিতে অধিক সংখ্যক অগণিত বোঝানোর জন্য আরবরা বলে যে আলফে শাহর। এরকম আরো অসংখ্য আরবীয় বাগদারা আছে, যেমন আরেকটা বলি আমি, কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা, মাশাআল্লাহ সবাই জানেন, এই এলাকার ভাইয়েরা, এই এলাকার ভাইয়েরা আলহামদুলিল্লাহ দিনের অনেক কিছু জানেন, দিন বুঝেন আলহামদুলিল্লাহ। কবরের প্রশ্ন হবে তিনটা, একটা হলো মার রাব্বুকা, আরেকটা হলো ওয়ামা দীনুকা, আরেকটা হলো ওয়ামান নাবিয়ুকা। এই ওয়ামান নাবিয়ুকা এই বাক্যটি কোন কোন রেওয়ায়েতে আরেক রকম আসছে, হ্যাঁ সেটা হলো ওয়ামান হাজার রাজুল বা ওয়ামা হাজার রাজুল, এভাবে আসছে যে এই লোকটা, মানে ওয়ামা হাজার রাজুলের অর্থ হলো, বাংলা অর্থ হলো, স্বাভাবিক অর্থ হলো এই লোকটা কে, এই ব্যক্তিটা কে, বাস এইটা পাই আমাদের দেশের কেউ কেউ এটা দিয়ে আরো অনেক কিছুর দলিল দেওয়া শুরু করছে। অনেক কিছুর দলিল কি, যে দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে দেখানো হবে, বলে যে টেলিভিশনের মতো, টেলিভিশনের জন্য দেখানো হয় এরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দেখানো হবে, দেখায় জিজ্ঞাসা করা হবে যে মান হাজার রাজুল, এই লোকটাকে এটাতে ছিল তুমি, এই লোকটাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ফরিদগঞ্জের কবরস্থানেও দেখানো হয়, চিটাঙ্গের কবরস্থানেও দেখানো হয়, অস্ট্রেলিয়াও দেখানো হয়, তাহলে তো আল্লাহ রাসূল সব জায়গায় আছেন। রাসূলকে হাজির নাজির প্রমাণ করার বড় দলিল এটা যে আল্লাহ রাসূল সব জায়গায় হাজির নাজির আছেন, কারণ রাসূলকে সব জায়গায় দেখাচ্ছে কবরে, আর প্রতিদিনও তো মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে, তো প্রতিদিনে সবসময় দেখাইতে আছে, তাহলে রাসূল বাংলাদেশেও আছেন, অস্ট্রেলিয়াও আছেন, জাপানেও আছেন, সব জায়গায় আছেন। এটাও আরেক গলতি হলো ওই যে অনারব হওয়ার কারণে আমরা আরব দেশে কোন একজন মানুষ সম্পর্কে খোঁজ খবর নিতে গেলে, যেমন কেউ যদি বিয়ে শাদী সম্বন্ধ করবে কোনো জায়গায়, তো খোঁজ খবর নিতে গেলে একটা ছেলে সম্পর্কে, তা আরবেরা যখন বলবে তখন বলবে যে ওয়ামান হাজার রাজুল বা ওয়ামা হাজার রাজুল, যে ওই লোকটা সম্পর্কে, ওই ছেলেটা সম্পর্কে তুমি কি জানো, মানে ছেলেটা ভালো না খারাপ, তার সাথে বিয়ের কাজকর্ম করা যাবে কিনা, বা মেয়েটা ভালো না খারাপ, এটা জানার জন্য আরবীয় পরিভাষা হলো ওয়ামা হাজার রাজুল। এখানে কবরে যেটা জানতে চাওয়া হবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে দেখাই বলা, জিজ্ঞাসা করা হবে না যে এ উনি কে। এখানে প্রশ্ন করা হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আকীদা কি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাসূল হিসাবে, রাসূলুল্লাহ হিসাবে, আব্দুহু ওয়া রাসূলুহু হিসাবে ঈমান আনছিলাম কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করছি কিনা, এগুলাই হলো লক্ষ্য উদ্দেশ্য। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চিনি না চিনি এটা দেখানো আল্লাহ পাকের উদ্দেশ্য না বা প্রশ্ন না। এবং আরেকটি হাদিসে এটা প্রমাণও আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যে একজন সাহাবী রাস্তায় খবর নিতেন, সে খবরের মধ্যে তাদেরকে জিজ্ঞাসা করতেন যে ওয়ামা হাযা রাজুল, যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কি জানো। তাহলে এই যে মানে যে কথাগুলো বললাম এগুলো হলো মানে আমরা অনারবি হওয়ার কারণে অনেক সময় ওই সোজা অর্থ কোরআন হাদিস থেকে গ্রহণ করি, কিন্তু ওগুলো আরবীয় কিছু পরিভাষা আছে। এখানে আমরা বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির আখের কালাম, আখের কালাম মানে শাব্দিক অর্থ হলো শেষ কথা। তা আমরা মনে করি যে মৃত্যুর সময় সে যদি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, এটা বলি যদি মারা যেতে পারে তাহলে সে দাখালাল জান্নাত। কিন্তু দেখবেন যে যারা হজে গেছেন, আরবদের দোকানে ঢুকলে, আরব মক্কা মদিনাতে, তো আপনি জিজ্ঞাসা করলেন যে জিনিসটার দাম কত, সে বললো যে 10 রিয়াল। তা আপনি বললেন যে বাঙালিরা আবার এক্ষেত্রে দামাদামি বেশি বেশি করে, এই জন্য অনেক আরবি বাঙালি দেখতে পারে না, ঢুকলেই বের করে দেয়, যে বাঙালি দামাদামি করে বেশি। বললো যে 18 রিয়াল, আপনি বললেন যে না 5 রিয়াল, আপনি 5 রিয়াল দিবেন, সে বললো 10 রিয়াল। তো পরে ওই আরবি বলবে কি লাস্টে যে আখের কালাম সামানিয়া রিয়াল, শেষ কথা বলে দিলাম 8 রিয়াল, আর এর থেকে মানে 1 পয়সা আর কমানো হবে না, মনে চাইলে নাও না মনে চাইলে চলে যাও। আরবিরা কথাটা বলবে কি আখের কালাম, আখের কালাম মানে শেষ কথা তোমার সাথে, যে 8 রিয়াল হইলে নাও না হইলে নিও না, একদম। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা আখেরা কালাম, যার আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আখের কালাম হলো যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনছে সে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যু পর্যন্ত বিদ্যমান ছিল কিনা। অনেক সাহাবী লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের প্রথম অবস্থায় ছিল, শেষ অবস্থায় ছিল না। আব্দুল্লাহ ইবনে উবাই সহ যারা মুনাফিক ছিল এরা জীবনের প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে তারা মৃত্যুর উপরে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ছিল না। এটাই বোঝানো হয়েছে যে শেষ অবস্থা পর্যন্ত সে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আছে কিনা, তাওহীদের উপরে আছে কিনা, নাকি সে শিরকের দিকে, মুনাফিকের দিকে, কুফরের দিকে চলে গেছে। এটাই হলো আখের কালাম, অর্থাৎ আমার ঈমান আকীদা আমল যদি মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে থাকে, শিরক মুক্ত থাকে, তাহলে দাখালাল জান্নাত। অথচ আমার মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে নাই, কিন্তু মরার আগে যে সবাইরে ডাকলাম, ডাকে বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে কি এই লোক জান্নাতে চলে যাবে? আর এই লা ইলাহা ইল্লাল্লাহর বলাটা হবে যখন সাকারাতুল মাউত শুরু হয়ে যাবে, তখন আর আমার আপনার শোনারও কোনো কায়দা নাই, তারে শিখাই দেওয়ারও কোনো কায়দা নাই, কারণ তখন সে মৃত্যুর ধার প্রান্তে। এজন্য তখন শব্দ করে কালেমা শরীফ পাঠ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি দরুদ শরীফ পাঠ করার জন্য আমাদেরকে কোন হাদিসে শিখান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি শিখিয়েছেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করার জন্য, সুতরাং আমরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করব, এটাই সুন্নাত। তো এই ফিতনার যুগে আমরা কিভাবে কোরআন হাদিস মোতাবেক সঠিক রাস্তায় থাকতে পারি, যেখানে ইসলামের বিভিন্ন দল ও তরিকা বিরাজমান, বিশেষ করে মেয়েরা, আলহামদুলিল্লাহ যে এটা যে ফিতনার যুগ বুঝতে পারছেন, এটাই তো আলহামদুলিল্লাহ বিরাট খুশির খবর। যে দিন বুঝছেন এটার আলামত হলো আপনি বুঝছেন যে এটা ফিতনার যুগ। ফিতনার যুগে কি করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সমাধান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে এরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলার হাদিস, প্রসিদ্ধ হাদিস, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গুরুত্বপূর্ণ মাওয়াজাতান বালিগা খুব চমৎকার এক খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন যে ওয়াজালাত মিনহাল কুলুব জারাবাত মিনহাল উয়ুন, আমাদের অন্তরগুলো একেবারে বিতসন্ত্রস্ত হয়ে গেল, অন্তর কেঁপে উঠল, চোখ দিয়ে জর্জর করে পানি পড়া শুরু হয়ে গেল। তখন আমরা মনে করলাম যে কান্নাহা মাওয়াজাত মুআদ্দে, মনে হয় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ খুতবা। আমরা বললাম আওসেনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাম আমাদেরকে কিছু ওসিয়ত করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, ফা ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসাইরা ইখতালাফান কাসীরা, যে তোমরা যারা আমার পরে পৃথিবীতে থাকবা অচিরেই দেখতে পাবা যে তোমাদের সামনে ইখতালাফান কাসীরা, অসংখ্য পথ, অসংখ্য মত, অসংখ্য তরিকা, অসংখ্য জিনিস তোমরা তোমাদের সামনে দেখতে পারবা। তো তখন তোমরা কি করবা? তখন তোমরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমাদের করণীয় হলো আমার সুন্নতকে, আমার সাহাবায়ে কেরামের খুলাফায়ের রাশিদিনের সুন্নতকে তোমরা শক্ত করে আব্দু আলাইহা বিন নওয়াজে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ায় ধরে রাখবা। তাহলে যেখানে ইসলামের বিভিন্ন দল, তরিকা, রাস্তা, পথ আছে, আপনার আমার কাজ হলো কোন দল কোন তরিকায় কোথাও যাবেন না, কোন দলের সাথে যাবেন না। ইসলামে দলবাজির কোনো স্থান নাই, ইসলাম দলবাজির বিরুদ্ধে। আমরা তাওহীদের উপরে আছি, এটাই একটা দল, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এই যে আকীদা, এই আকীদাটাই একটা দল। মানে এটার জন্য আলাদা নাম দিয়ে বা আলাদা দল গঠন করে, সংগঠন করে দল করা লাগবে না। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটাই একটা দল, অটোমেটিক আপনি সেই দলের একজন সদস্য, অটোমেটিক আপনি মুসলমান দলের একজন সদস্য। আপনি বাংলাদেশের একজন মুসলমান, আমেরিকার একজন মুসলমান, উনি আর আপনি এক দল না দুই দল, এক দল। ইসলামটাই আপনার দল, সারা বিশ্বের যত মুসলমান সব এক দল। আবার ইসলামের মধ্যে আকীদাগত দিক থেকে আমরা যারা সুন্নি মুসলমান, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, তা আমরা তো সবাই একটা দল, কারণ আমাদের আকীদা এক। তা আকীদা এক হলে দল এক না? এরপরে আবার আমাদের বিভিন্ন দলের আর দরকার কি? আপনি ওই আকীদার উপরে থাকেন, কোরআন সুন্নাকে শক্ত করে আগদায় ধরে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের উপর আমল করতে থাকেন। নবী সাল্লাল্লাহু যেটা বলতেন যে আব্দু আলাইহা বিন নামাজ, শক্ত করে সুন্নত ধরেন, বাস তাহলে বুঝবেন যে আপনি ফেতনার যুগেও আমি আপনি হেদায়েতের উপরে আছি। আর মেয়েরাও অবশ্যই আপনি ওই সমস্ত প্রকার দলবাজি ছেড়ে দেন, দলবাজি ইসলামে হারাম। তাআসুব, এটাকে আরবিতে বলে তাআসুব, দলবাজি হারাম হলো এই কারণে যে দলে যখন আপনি ঢুকবেন কোনো একটা দলে, তো দলের নেতা, দলের লোকেরা খারাপ করলেও আপনি ছাপাই গাইবেন যে ভালো। মানে আপনার দলের কোন নেতা কোন লোক খারাপ করছে এইটা যদি আপনাকে কেউ বলে, দেখবেন যে আপনি সাথে সাথে তালে বেগুনে জলে উঠবেন, তো না আমার নেতা খারাপ করে নাই, আমার দল খারাপ করে নাই, আমার এরা সবাই ফেরেশতা। আর আরেক দলের একজন, উনি সব ভালো, হয়তো ছোটখাটো কোনোখান দিয়ে একটা ব্যস্তন করছেন, আপনি বলবেন যে আপনাদের দলের অমুক নেতা সে কাফের, অমুক মুরতাদ, অমুক ফাসেক, অমুক এটা, মানে এই তাআসুব দলবাজি, গ্রুপবাজি। তখন আপনি মুসলমান মনে করবেন খালি আপনার দলে যারা আছে এরাই একমাত্র আল্লাহর জমিনে মুসলমান, আর বাকি সব কাফের। যেটা আমরা দেখি বর্তমানে বাংলাদেশে যত দল, যত মত, যত তরিকে আছে, প্রত্যেক দল প্রত্যেক মত মনে করে আল্লাহর জমিনে, বাংলাদেশে বিশেষ করে ইসলামের ঠিকাদারি, ইসলামের কন্ট্রাক্টদারি আল্লাহ খালি আমাদেরকেই দিছে, মানে ওনারাই ইসলামের ঠিকাদারি লই বসে আছে। আর বাকি যত দল মত আছে সব জাহান্নামে চলে যাচ্ছে, সব কাফের, সব মুরতাদ, সব গোমরা, সব ফেতনা। মানে আমার দলটা সারা, আর যত মুসলমান আছে সব ফেতনার মধ্যে আছে, কুফরের মধ্যে আছে, জাহান্নামের মধ্যে আছে, একমাত্র আমার দল। অতএব সব দল কিন্তু এটাই মনে করতেছে। আপনি যে কোনো ইসলামী দল বলেন, তাহলে বোঝা যায় যে দলের মধ্যে ঢুকা মানে আপনার দৃষ্টিভঙ্গিটা একেবারে সংকীর্ণ হয়ে যাওয়া, একটা গণ্ডির মধ্যে চলে আসা। আপনি এজন্য সব দলকে ছেড়ে দিয়ে আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম মা আনা আলাইহে ওয়া আসহাব, আল্লাহ রসুল বলেন যে 73 দল হবে, আমার উম্মত সব জাহান্নামে যাবে, একটা নাজাত পাবে, সেটা কোনটা? সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল এক বাক্যে সমাধান দিচ্ছেন, মা আনা আলাইহে ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যেই আকীদার উপরে যেই আমলের উপরে আছি এইটার উপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারাই সেই দল। তা আপনি এত দলে যাওয়ার দরকার কি? আপনি খুঁজবেন যে যে এই ব্যাপারে আমার রাসুল কি করতেন, সাহাবিরা কি করতেন, বাস বাস রাসুল আর সাহাবিরা যা করতেন এটার উপরে যদি আপনি থাকেন, আপনার আমল, আপনার আকিদা, আপনার বিশ্বাস এগুলো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবিদের সাথে মিলে যায় তা আপনি মনে করবেন যে আমি হকের উপরে আছি। এরপরে আরেকজন ভাই জানতে চেয়েছেন আপনার কাছে প্রশ্ন, ওলামা ইকরাম নামের আগে মাওলানা বাক্যটি টাইটেল হিসেবে ব্যবহার করে কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে কতটুকু ঠিক? আসলে মাওলানা যে শব্দটি এটি শুধু আমাদের এই উপমহাদেশের পরিভাষা, মানে ভারতীয় উপমহাদেশের পরিভাষা, এটা ভারতীয় উপমহাদেশের বাহিরে পৃথিবীর আর কোথাও নাই। এক এক দেশে ওলামা ইকরামের জন্য এক একটা শব্দ ব্যবহার করে, কোন কোন দেশে শায়খ বলেন, কোন দেশে মোল্লা বলেন, কোন দেশে এই আপনার হুজ্জাতুল ইসলাম বলেন, কোন দেশে আয়াতুল্লাহ বলেন, পৃথিবীর এক এক দেশে এক এক শব্দ ব্যবহার করা হয়। তা আমাদের উপমহাদেশে ওলামায়ে কেরামদের নামের আগে মাওলানা শব্দটা লেখা হয়, এটা অনেক আগ থেকে আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরামেরা এটা লেখা শুরু করেছে। তো এখানে লেখার মধ্যে দোষণীয় ছিল না, কারণ মাওলানা যে শব্দটা এই শব্দের অনেকগুলো অর্থ আছে, সেখানে আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষেত্রেও মাওলানা ব্যবহার করা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহকে বলা হয়েছে আনতা মাওলানা, আপনি আমাদের মাওলা। মাওলা শব্দের অর্থ মালিক, মাওলা শব্দের অর্থ মনিব, মাওলা শব্দের অর্থ মুরব্বি, মাওলা শব্দের অর্থ গার্ডিয়ান, মাওলানা শব্দের অর্থ বন্ধু, অনেকগুলো মাওলা শব্দের অর্থ গোলামও আছে। সুতরাং অনেকগুলো অক্ষর মধ্যে থেকে আমাদের পূর্বপুরুষ ওলামায়ে কেরাম যারা এই নামটি ব্যবহার করছেন তারা যে মুরব্বি হিসাবে, যে ওলামায়ে কেরাম একটা সমাজের মুরব্বি, সমাজের লিডার, এই হিসাবে তারা এই শব্দটা ব্যবহার করতেন। হ্যাঁ, এই হিসাবে আমাদের উপমহাদেশে মাওলানা শব্দটা আসতে চলছে। সুতরাং মাওলানা শব্দটা সেরেক এ কথা বলা যাবে না, তবে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করছেন, আনতা মাওলানা বলছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন লা তাকুল মাওলায়া, খবরদার তোমরা আমাকে মাওলা বলিও না, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি নামের আগে কিন্তু মাওলানা নাই। কিন্তু আমরাও অনেক সময় দরুদ পড়ার সময় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা হাবিবেনা মাওলানা মুহাম্মদ, কিন্তু আপনি মাওলানা কোনো হাদিসে দেখবেন না, কোনো সাহাবি হাদিস বর্ণনা করার সময় বলছেন যে কওলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বা কওলা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাওলানা ব্যবহার করেন নাই। তাহলে যেহেতু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করছেন এই জন্য আমরা ব্যবহার না করাটাই উচিত। ওলামায়ে কেরামের সম্মান জানানোর জন্য আরো কত শব্দ আছে, আপনি ওলামায়ে কেরামদেরকে শায়খ বলতে পারেন, ওলামায়ে কেরামদেরকে ভাই বলেন, অসুবিধা কি? ওলামায়ে কেরাম ভাই না? অনেক সময় আমরা মসজিদের ইমাম সাহেবের হুজুরের ভাই বলতে কেমন যেন আমাদের মধ্যে একটু সংকোচ বোধ হয়, মনে হয় যে হুজুর আমাদের থেকে অনেক দূরে, হুজুরও সবসময় দূরে থাকার চেষ্টা করে, আমরাও দূরে থাকার চেষ্টা করি, মানে আমাদের মধ্যে যে একটা ভ্রাতৃত্বের বন্ধন সেটা আমরা ভাই বলে তা সম্বোধন করতে পারি। এই জন্য মাওলানা ব্যবহার করলে গুনাহ হবে এটাও বলা যাবে না, আর যেহেতু এটা আল্লাহর নাম আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এই জন্য আমাদের ক্ষেত্রে ব্যবহার না করাটাই উচিত। এই জন্য দেখেন সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম বলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাক আসলে সাহাবায়ে কেরাম বলতেন লাব্বাইক, লাব্বাইক শব্দটা ব্যবহার করতেন আল্লাহর ডাকে এবং রাসূলের ডাকে। সাহাবায়ে কেরামকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যাপারে ডাক দিতেন তখন সাহাবায়ে কেরাম বলতেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হজের মধ্যে আল্লাহর ডাকে আমরা কি বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক বলি না? তাহলে আল্লাহর ডাকে লাব্বাইক, রাসূলের ডাকেও লাব্বাইক। কিন্তু সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে যখন ডাকতেন তখন তারা লাব্বাইক ব্যবহার করতেন না, তারা বলতেন নাম, ইয়েস বলতেন, হা বলতেন, যা কেউ কাউকে ডাকলে, কিন্তু সেখানে লাব্বাইক বলতেন না, যেহেতু শব্দটা আল্লাহর ডাকের ক্ষেত্রে। আর আল্লাহ এবং রাসূলের ডাকের ক্ষেত্রে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহিকুম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নামাজে ছিলেন, আল্লাহ রাসূল ডাক দিছেন, উনি নামাজে সাড়া দেন নাই, নামাজ শেষ হয়েছে আসি সালাম দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ব্যাপার, তোমাকে ডাকলাম তুমি সাড়া দিলে না কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ পড়তেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে তুমি কি এই সূরা আল আনফালের এই আয়াত পড়ো নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, আমার আল্লাহ এবং আমার রাসূল যখন তোমাদেরকে ডাক দিবে তখন নামাজ না দুনিয়ার সকল কিছু ছেড়ে দিয়ে আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেওয়া ফরজ। তো সুতরাং সে ফরজ ডাকে সাড়া দিতে গিয়ে লাব্বাইক বলা হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবায়ে কেরাম নিজেদের ক্ষেত্রে লাব্বাইক আর ব্যবহার করতেন না। তো যেহেতু এই মাওলানা শব্দটি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, তো সুতরাং আমরা নিজেদের ক্ষেত্রে ব্যবহার না করাটাই ভালো। যে ওই সময় একটা ধারণা ছিল যে কামেল পাস করলে, টাইটেল পাস করলে মাওলানা, তারপরে উলা পাস করলে বলা হয়তো মৌলবি। হ্যাঁ, এটা প্রাচীন আমলে আমাদের ওলামায়ে কেরাম এইভাবে করছিলেন। যদি তরিকত, মারেফত, হাকিকত এবং শরীয়ত অর্থ কি? আমাদের দেশে অনেক এলাকা, আচ্ছা প্রথম কথা হলো তরিকত, মারেফত, হাকিকত, শরীয়ত, এই যে চারটি ভাগে ভাগ করা ইসলামকে, চারটি ভাগে ভাগ করা যে একটা শরীয়ত, একটা তরিকত, একটা মারেফত, একটা হাকিকত, এই ভাগটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এটা পরবর্তী যুগের সৃষ্টি। অর্থাৎ কোন হাদিস, কোন সহিহ হাদিস না, কোন জাল হাদিসও মানে এরকম পাওয়া যাবে না যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো তোমাদের জন্য যে ইসলামকে চারটা ভাগে ভাগ করা হয়েছে, একটার নাম শরীয়ত, একটা অংশের নাম তরিকত, একটা হাকিকত, একটা মারেফত, এইরকম কোন সহিহ হাদিস তো নাই, জাল হাদিসও নাই। তাহলে বোঝা যায় এই শ্রেণী বিভাগটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, এই শ্রেণী বিভাগটা সাহাবায়ে কেরামও করেন নাই, এই শ্রেণী বিভাগটা পরবর্তীতে বিভিন্ন সময়ে যখন বিভিন্ন পদ্ধতি মানে এলমে তাসাউফের সুফিবাদের যখন বিভিন্ন পদ্ধতি আবিষ্কার হয় তখন এই এই নামগুলো আবিষ্কার হয়েছে যে শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য বা দ্বীনের উপরে চলার জন্য এরকম চারটা ভাগে ভাগ হওয়া কোনো জরুরি বিষয় না, কারণ এই চারটা ভাগে ভাগ হয়ে চলা এই পদ্ধতি সাহাবায়ে কেরাম অবলম্বন করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তো যদি করতেন, আমরা একটু আগে বলছি যে এখন ফেতনার যুগে বা কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপরে থাকার জন্য শর্ত হলো মা আনা আলাইহে ওয়া আসহাবি। তো সাহাবীরা যদি এই শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকতে না থাকেন, তা আমার আপনার দরকারটা কি? আমি আপনি হেদায়েতের উপরে থাকার জন্য আপনার কোরআন এবং সুন্নায় যতগুলো আমলের কথা আছে ওই সবগুলোই শরীয়ত, সবগুলোই তরিকত, সবগুলোই হাকিকত, সবগুলোই মারেফত, আপনি ওই আমলগুলো করতে থাকলে সেগুলোর মধ্যে শরীয়তও আছে, তরিকতও আছে, হাকিকতও আছে, মারেফতও আছে, সব আছে। আর যখন আপনি এটাকে ভাগ করতে যাবেন, এই ভাগের সুযোগে অসংখ্য ফেতনা, অসংখ্য মিথ্যা, অসংখ্য বন্ডামি এই তরিকতের নামে, হাকিকতের নামে, মারফতের নামে বের হয়েছে, এগুলো বাঘ হওয়ার কারণে। এগুলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল বাঘ করেন নাই, যেটাই শরীয়ত সেটাই তরিকত। শরীয়ত মানে কি? যে কোরআন হাদিসে যা কিছু আছে সেগুলো আমল করার নামে তো শরীয়ত। আচ্ছা, এক লোক নামাজ পড়ে, তিনি শরীয়তের মধ্যে আছেন, আরেকজন নামাজে পড়ে না, তিনি কোন শরীয়তে আছেন? যে একজন ধরেন চার মাযহাবের নামাজের পদ্ধতি ভিন্ন ভিন্ন আছে, একটু একটু সামান্য দুই একটা জিনিস হয়তো বেশ কম আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এখন যে নামাজে পড়ে না সে কোন মাযহাবের? যে পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে না সে কি হানাফি, সে শাফি, সে মালিকি, সে হাম্বলি? সে তো কোনো মাযহাবের মধ্যেই পড়ে না, সে হলো লামাযাবি। যে লোক নামাজে পড়ে না সে লামাযাবি, তার কোনো মাযহাবে নাই। এজন্য যারা নামাজ পড়েন তারা কোন মাযহাবের পদ্ধতিতে পড়েন এটা নিয়ে ঝগড়াঝাটি না করে ওই লামাযাবিরে কেমনে মাযহাবি বানানো যায় সে কাজ করে, ওইটাই হলো আসল কাজ। যে যে নামাজে পড়ে না সে তো হানাফিও না, শাফিও না, মালিকিও না, হাম্বলিও না, আহলে হাদিসও না, তার তো কোনো মাযহাবে নাই, কারণ সে নামাজে পড়ে না। নামাজ পড়লে না তখন কোন তরিকায় পড়বে, কিভাবে পড়বে, সেই প্রশ্ন আসবে। যে নামাজে পড়ে না তার তো কোনো মাঝহাবের দরকার নাই, তরিকতের দরকার নাই, হাকিকতের দরকার নাই, মারফতের দরকার নাই। এই জন্য মানে এই শ্রেণী বিভাগ আমরা কোরআন হাদিসে যেহেতু পাই না, সুতরাং এটা আমরা আছে বলতে পারবো না। যাই হোক, এরপরে প্রশ্ন হলো আমাদের দেশে অনেক এলাকায় বিভিন্ন ওরসের আয়োজন করে, ওরস শব্দের আবেদনের অর্থ কি, এর ব্যাখ্যা কি? ওরস শব্দটি এটাও মানে নতুন আধুনিক যুগের প্রচলিত একটি শব্দ, এটি কোরআন হাদিসের কোন শব্দ না। কারণ কোরআন হাদিসে অনেকে এখন এটাকে কোরআন হাদিস থেকে দলিল দেওয়ার চেষ্টা করে। ওই যে আমরা আলোচনার মধ্যে একটা হাদিস বলছি যে কবরে যখন রাখা হয় প্রশ্নের জবাবে সবকিছু ঠিক ওকে, তখন বলা হয় যে নাম কানাওমাতিল আরুস, এই যে আরুস শব্দটা বলা হয়, আরুস মানে নববধূ, নতুন জামাই, নতুন কনে, নতুন বর, এদেরকে আরবিতে বলা হয় আরুস। তো এখন আল্লাহর ওলি বা নেককার মানুষ, দিনদার মানুষ, উনি মারা গেছেন, উনাকে আমি আপনি না মনে করতেছি নেককার মানুষ, আসলে কি উনি আল্লাহর কাছে নেককার মানুষ কিনা এটা জানার কোন তরিকা আজ পর্যন্ত কোন আবিষ্কার করা গেছে? আমি আপনি ধারণা করতেছি উনি ভালো মানুষ, কিন্তু আসলে কি উনি আল্লাহর কাছে ভালো মানুষ এটা তো বুঝার কোন যন্ত্র নাই। চেহারা সুরত দেখলে, পাঞ্জাবি টুপি দাড়ি থাকলে কি ভালো মানুষ? যদি এগুলো দিয়েই আল্লাহর ওলি হইতো, চেহারা দাড়ি টুপি এগুলো দিয়ে, তা আব্দুল্লাহ ইবনে উবাই থেকে বড় আল্লাহর ওলি তো আর কেউ ছিল না। আব্দুল্লাহ ইবনে উবাইর দাড়ি আমার আপনার দাড়ির থেকে ছোট ছিল না, তার পাগড়ি আমার আপনার পাগড়ির থেকে আরো বড় পাগড়ি, তার জুব্বা আমার আপনার জুব্বার থেকে বড় জুব্বা, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা পর্যন্ত সেই পাইছে দাফন করার জন্য। তাহলে তো সে আরো বড় আল্লাহর ওলি। তাহলে বোঝা যায় উপরের লেবাসে ওলি বোঝা যাবে না, ওলির অবস্থান হলো অন্তরে। তো অন্তরের অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না। এই জন্য দুনিয়ার কোনো মানুষকে আমি আপনি ওলি হিসাবে ঘোষণা দেওয়া যাবে না। ওলি হিসাবে ঘোষণা দেওয়া মানে গায়েবের বিষয় আপনি হাতে নিলেন, আপনি জানলেন কেমনে উনি যে আল্লাহর বন্ধু। বন্ধু কার? ওলি মানে বন্ধু, কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ আপনারে বলে দিছে যে অমুক সাহেব আমার বন্ধু, আপনি জানলেন কেমনে অমুক যে আল্লাহর বন্ধু? আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম উনি আল্লাহর বন্ধু, ঠিক আছে। তো আল্লাহর বন্ধু হইলে যে ওনার জন্য ওরস করতে হবে, তো ওইটার জন্য ওরস যদি হইতো তো সর্বপ্রথম ওরস হইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এত বেশি ভালোবাসবে না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরস যেহেতু হয় নাই, কোন সাহাবীর শত শত লক্ষাধিক সাহাবী ছিলেন, কোন সাহাবীর কোন ওরস হয় নাই জীবনে, কোন তাবেঈর হয় নাই, কোন তাবে তাবেঈর হয় নাই। যুগে যুগে আমাদের আইমায়ে কেরাম সালফে সালেহীন যারা ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওরস ছিল, ইমাম শাফির, ইমাম মালিকের, ইমাম আহমদের, তাদেরও কোনোদিন হয় নাই। তো সুতরাং এটা নতুন একটি আবিষ্কৃত জিনিস, এটা বেদাতের অন্তর্ভুক্ত, এটা থেকে আপনারা আমরা মুসলিম উম্মাহ ইমান বাঁচানোর তাগিদেই দূরে থাকতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। শুনেছি আমরা আমাদের জীবনে যেন শেরেক মুক্ত, বেদাত মুক্ত, একনিষ্ঠ ভাবে তা ভেঙে অনুসরণ করতে পারি। আল্লাহ পাক আমাদের মৃত্যু করে দিয়ে আমি সম্মানিত উপস্থিত আপনারা কম করে সিদ্ধ উদ্ধার করে আজকের এই মাহফিলে এসে মাহফিলকে সফল সার্থক করে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাদের সকলকে উত্তম জায়গা উত্তম প্রতিদান দান করুন। আমরা আল্লাহর দরবারে সেই দোয়া করি, হুজুর আপনাদের জন্য দোয়া করবেন। তো দোয়ার আগে মাহফিলের আয়োজন যারা করেছেন ওনারা একটু মেহমানদারির জন্য সামান্য কিছু ব্যবস্থা করেছেন, একটু আপনাদের জন্য সামান্য একটু মেহমানদারির ব্যবস্থা আছে। আমরা যদি একটু ডিসিপ্লিন রক্ষা করে বসি, শৃঙ্খলা রক্ষা করে বসি, তাহলে আপনাদের মেহমানদারি করতে একটু আমাদের জন্য সহজ হবে। এই জন্য আমি অনুরোধ করবো বিনয়ের সাথে আপনারা নামাজের কাতারের মতো একটু দক্ষিণে আর উত্তরে লম্বালম্বী হয়ে একটু নড়াচড়া করে বসলে আপনি কিছু বলবেন না, রাস্তাতে যে সকল বাবারা ভাইয়া আছেন আপনারা শীতে কুয়াশে আসলে কষ্ট পাচ্ছেন, ভিতরে একটু নড়াচড়া করে বসলে আপনারাও বসতে পারবেন। আর দোয়ার সময় সবাই একজন দোয়া করলে মহব্বত পারবেন এবং দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য আমাদের প্যান্ডেলের উত্তর দিকে উত্তর পাশের দিকে এখনো জায়গা আছে, আমাদের বাবারা ভাইয়েরা যুব আমার কচিকার সোনা মডেলা একটু দয়া করে নড়াচড়া করে একটু ফাঁকা জায়গাগুলি পূরণ করলে আমাদের মেহমানদারির জন্য একটু সুবিধা হবে। সামান্য ফাঁকা রাখলে চলবে, আমাদের মতো সেবা দিতে হবে না, চলাচল করার মতো একটু ফাঁকা জায়গা রাখতে হবে। আপনাদেরকে সকালের থেকে বাঁচি কিনা আমার বাবারা জানারা পূর্ব দক্ষিণ কন্যারা আছেন ওনারা মনে হয় আমাদের ঘোষণাটা বুঝেন নাই। আমি আশা করি হাত জোর করে অনুরোধ করছি মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য মেহমানদের মেহমানদারি করার জন্য আপনারা এই সুযোগটা আমাদেরকে করে দিবেন, এতটুকুন অনুমতি এতটুকুন আগ্রহ চলেন এতটুকুন জ্ঞান বুদ্ধি আপনাদের আছে আমি বিশ্বাস করি। এই জন্য একটু উপরে বসে না থেকে একটু ভিতরে এসে নড়াচড়া করে একটু কাতারবন্দি হয়ে বসলে আমরা খুশি হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি এখন এই পর্যায়ে সংক্ষিপ্ত ভাবে দু চারটা কথা বলবেন। আমরা মরহুম শহীদুল্লাহ কোম্পানি সাহেবের ছেলে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, যার ডাক নাম আপনারা বলে থাকেন পলাশ, আমাদের স্নেহভাজন বলার ভাই এখন আপনাদের উদ্দেশ্যে দুই চারটা কথা বলবেন, এরপরে দোয়া মোনাজাত হবে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। এত রাত্রে শীতের দিন আপনারা বিপর্ষ করে এতক্ষণ আমাদের আগত মেহমানের বক্তব্য এবং আমাদের এখানে উপস্থিত অনেক মুরব্বী আছেন যারা শীতে অনেক কষ্ট করছেন এবং উপস্থিত আজকে মাহফিলের সভাপতি এবং যারা মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর চেষ্টা করেছেন তাদেরকে এবং দূরের মাইকের আওয়াজের মাধ্যমে ঘরের মধ্যে বসে যেসব মা বোনেরা মূল্যবান বক্তব্য শুনেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।